হামিদ মাজিদ। অত্র এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম, যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই দিন ব্যাপী এই ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক বড় বড় ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা শোনার এবং এই পর্যন্ত ধৈর্য ধরে এই মাহফিলে বসে থাকার এবং আমি গুনাগার এসে আপনাদের সাথে দেখা হওয়ার আপনাদের থেকে দোয়া নেওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাশা আল্লাহ, বোঝা গিয়েছে এই পেয়ারাপুরের আমাদের ভাইয়েরা ইমানি দিক থেকে অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা গেছে। পাতিলের মধ্যে 10 কেজি ভাত যদি দেন আপনি, সবগুলো কতটুকু সিদ্ধ হয়েছে এটা দেখার জন্য কি সবগুলা টিপে টিপে দেখতে হয়? একটা টিপ দিলে বোঝা যায় যে বাকি 10 কেজি 20 কেজি চাউলের ভাতের অবস্থা কি। আলহামদুলিল্লাহ, আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা গিয়েছে যে তাফসিরুল কোরআন মাহফিলের কোরআনে কারিমের তাফসির এত বেশি তাসির করছে যে আপনাদের ইমান অনেক গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করেছেন এবং এই মাহফিলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই মাহফিলে ওলামায়ে কেরাম বিষয়ভিত্তিক কোরআনে কারিমের তাফসির করেছেন। এটি বর্তমান জামানার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এজন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আমি খাস করে মোবারকবাদ জানাই যে তারা এই সুন্দর কাজটি করেছেন। কারণ দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করবেন, যদি বিষয় ঠিক করে দেওয়া না হয় দেখা যাবে 10 জনেই একই আলোচনা করে বসে থাকবেন, আবার দেখা যাবে আমরা বিষয় না থাকলে কিচ্ছা কাহিনী গল্প গুজব হাসি তামাশা এগুলো করে আমরা সময় কাটাই দিতে পারি। এই জন্য বিষয় ঠিক করে দেওয়ার কারণে এটি একটি আপনাদের জন্য উপকার হয়েছে, আমাদের জন্য উপকার হয়েছে। তাহলে আমরা যখন কথা বলবো এই বিষয়ের ভিতরে থেকেই কথা বলার জন্য চেষ্টা করব এবং আপনারা যারা শ্রোতা আছেন তারাও আশা করবেন আমাদের থেকে যে এই বিষয়ের উপরে কিছু কথাবার্তা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা শুনবো। কি এই আশাবাদ ঠিক আছে না? নাকি গান শুনতে চান? গান শুনলে তো আর আমাদেরকে আনার দরকার নাই, গান শুনলে আনতে হবে গান গাওয়ার লোক আলাদা, তাহলে তাদেরকে আনতে হবে। আর যদি চান কবিতা শুনতেন তাহলে কবি আনতে হবে, যদি চান শেয়ার শুনতে হবে তাহলে তাদেরকে আনতে হবে। তাহলে আমাদেরকে দাওয়াত দিয়েছেন কি শোনার জন্য? কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, কোন গল্প গুজব কবিতা গান শোনার জন্য আমাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই আলহামদুলিল্লাহ। এজন্য আমাদেরকে বিষয় দেওয়া হয়েছে তাফসিরুল কোরআনের, নামে হলো তাফসিরুল কোরআন মাহফিল, দেখা যায় কোরআনের কোন আলোচনায় হয় না, এরকম তাফসিরুল কোরআন মাহফিলও কিন্তু বাংলাদেশে আছে। এই জন্য কোরআন থেকে আমাদেরকে আয়াত দিয়ে দেওয়া হয়েছে, সূরা আন-নিসার ৩৬ নম্বর আয়াতে কারিমা দিয়ে দেওয়া হয়েছে যে এই আয়াতের তাফসির অল্প সময়ের ভিতরে আমরা যতটুকু পারি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আয়াতে কারিমার তাফসির করতে গেলে আপনাদের সাথে একটা ক্লাস নিতে হবে, এটা হলো তাফসিরের ক্লাস। তো তাফসিরের ক্লাস যখন নিব তখন টিচার কিছু বললে স্টুডেন্ট কিছু বলতে হবে, স্টুডেন্ট কিছু বললে টিচার কিছু বলতে হবে, দুই দিক থেকে যদি হয় তাহলে বোঝা যাব যে আমার কথা আপনারা বুঝতেছেন, আপনাদের কথা আমি বুঝতে থাকি, আমি শুধু বলেই গেলাম আপনারা ঘুমাই রইলেন, তাহলে কি ক্লাস হবে? এই জন্য আপনাদেরকে যদি মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করে বেয়াদবি মনে করবেন না তো, মাশাআল্লাহ এই এলাকার ভাইয়েরা কত মহব্বত করে আমাদেরকে, যে যা জিজ্ঞাসা করব বলতেছে যে কোনো বেয়াদবি মনে করবে না, আলহামদুলিল্লাহ কত মহব্বত। এই মহব্বত কি জন্য করেন? কোরআনের জন্য এবং আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য আমাদেরকে ভালোবাসেন, ইমানের কারণে ভালোবাসেন। আল্লাহ পাকও আপনাদেরকে মহব্বত করুক, আল্লাহ পাক আপনাদের ইমানকে বাড়িয়ে দিক। আমরা আমাদের আলোচনায়, মূল আলোচনায় ফিরে আসি। প্রথমে আপনাদের কাছে জানতে চাইব, আজ থেকে ১০০ বছর আগে এই পেয়ারাপুর গ্রামে যে মানুষগুলো বসবাস করতেন ওই মানুষগুলো কি আজকের মাহফিলে আছে? না। ১০০ বছর আগের কেউ আছেন? না। কোথায় এরা? আল্লাহু আকবার। আচ্ছা, ২০০ বছর আগের মানুষগুলো? ৩০০ বছর আগের মানুষগুলো? ১০০০ বছর আগের মানুষগুলো? আচ্ছা, আজ থেকে ১০০ বছর পরে এই ফিয়ারাপুর দক্ষিণ বাজার বাইতুল মামুন জামে মসজিদের উদ্যোগে যখন তাফসিরুল কোরআন মাহফিল হবে, সেখানে এই স্টেজের আলোচনায় আর এই শ্রোতার মধ্যে আমরা কেউ থাকব? কই যাব আমরা? তাহলে যারা ইতিপূর্বে আসছিলেন তাদের গন্তব্য কবরে, আমাদের গন্তব্য হল আল্লাহ পাক আমাদের জন্য দুটা হায়াত সৃষ্টি করছেন, একটার নাম হায়াতুল দুনিয়া আর একটার নাম হায়াতুল আখিরাত। আল্লাহ পাক কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কারিমায় কথা বলছেন, সূরা আল আলা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি বেশি বেশি জুমার নামাজে, ঈদের নামাজে বেশি বেশি তেলাওয়াত করতেন, এবং যে আয়াতটা তাওরাত ইনজিল জাবুর যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবে আয়াতটা ছিল, সেই আয়াতটা হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুসসালাম পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের সাথে যত কিতাব জমিনে পাঠিয়েছেন, সমস্ত কিতাবের মধ্যে এই আয়াতটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বান্দা তুমি দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিও না, দুনিয়ার হায়াতের তাসির দিও না, দুনিয়ার হায়াতকে আসল হায়াত মনে করিও না, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমার আরেকটা হায়াত আছে ওই হায়াতটার নাম আখিরাত, ওই আখিরাতের হায়াতটা হলো তোমার জন্য স্থায়ী হায়াত, আখিরাতের হায়াতটা হলো তোমার জন্য কল্যাণকর হায়াত। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যত একদিন বাড়তেছে, যত আমার আপনার বয়স বাড়ে, আস্তে আস্তে করে আমরা কোন দিকে রওনা দিচ্ছি? কবরস্থানের দিকে আমরা হাঁটতেছি। যত একটা রাত যায় তত একটু আগাই, যত একটা দিন যায় তত একটু আগাই, যত একটা মাস যায় তত একটু আগাই, যত একটা বছর যায় তত একটু আগাই, আস্তে আস্তে আস্তে আস্তে করে কবরস্থানের দিকে আগাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আত-তাকাসুর নামে একটা সূরা নাযিল করছেন, ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যতই তুমি তোমার সম্পদ বাড়ানোর প্রতিযোগিতায়, তোমার মান সম্মান বাড়ানোর প্রতিযোগিতায়, তোমার পদবী বাড়ানোর প্রতিযোগিতায়, তোমার ছেলে মেয়ে বাড়ানোর প্রতিযোগিতায়, যত প্রতিযোগিতায় লিপ্ত থাকো না কেন, তুমি দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় গিয়ে তোমার দৌড়ানি শেষ। সেই জায়গাটার নাম হলো মাকাবের, সেই জায়গাটার নাম হলো কবরস্থান। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সকলের দৌড়ানি সর্বশেষ কোন পর্যন্ত? কবরস্থান পর্যন্ত। সবার দৌড়ানি লাস্ট সীমা কোথায়? আমাদের দেশে লোকজন প্রবাদ বাক্য বলে, মোল্লার দৌড় কোন পর্যন্ত? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তা আপনাদের দৌড় কোন পর্যন্ত? কবরস্থান পর্যন্ত। মোল্লা বেশি দৌড়াইছে না আপনারা বেশি দৌড়াইলেন? বেশি কেউ দৌড়ান নাই। যে জায়গায় কবরস্থান আছে সেই জায়গায় মসজিদ আছে, যে জায়গায় মসজিদ আছে তার আশেপাশে কবরস্থান আছে। যুক্তিবিদ্যার সূত্র হল, দূরে কোনো জায়গায় যদি ধোঁয়া দেখা যায়, বুঝতে হবে ওই জায়গার ভিতরে আগুন আছে। আগুন কিন্তু দেখা যায় না, ধোঁয়াটা দেখা যায় উপরের থেকে। যে জায়গায় কবরস্থান আছে বুঝবেন আশেপাশে কোনো এক জায়গায় মসজিদ আছে। কোনো এক জায়গায় মসজিদ দেখলে বুঝবেন আশেপাশে কোনো এক জায়গায় কবরস্থান আছে, ঠিক না বেঠি? কারণ হয়েছে আমাদের দেশের জাতীয় কবি কিন্তু আমাদেরকে বলে গেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। তো মসজিদের পাশেই তো কবর দিতে হয়, এই জন্য যেখানে মসজিদ সেখানে কবরস্থান, যেখানে কবরস্থান সেখানে মসজিদ। তাহলে বোঝা যায় ওলামায়ে কেরাম দৌড়াইতে দৌড়াইতে মসজিদ পর্যন্ত গেছেন। আপনি মনে করতেছেন ওলামায়ে কেরাম এত চালাক না, নির্বোধ? আমি ওলামায়ে কেরাম থেকে মনে হয় অনেক বুদ্ধিমান, অনেক চালাক। বেশি চালাক হয় আপনি আরো বেশি দৌড়ানি শুরু করছেন, আপনি আরো অনেক দূর যাবেন। কিন্তু এমন জায়গায় গিয়ে আপনার দৌড়ানি খতম, ওলামায়ে কেরামের থেকে আপনি আর কিছু দূরও বেশি দৌড়াইতে পারেন নাই। ওলামায়ে কেরাম যেখানে দৌড়াই যেই পর্যন্ত গেছেন, আপনিও সেই পর্যন্তই গেছেন, আর বেশি দৌড়ানো সম্ভব হয় নাই। তাহলে ওলামায়ে কেরাম থেকে আমরা নিজেকে বুদ্ধিমান মনে করা, চালাক মনে করা, পণ্ডিত মনে করা যাবে না। দৌড়ানি আর বেশি নাই, দৌড়াইতে দৌড়াইতে ওই কবরস্থান পর্যন্ত যখন যাবেন, ওই কবরস্থানে কিন্তু সর্বপ্রথম একটা পরীক্ষা আছে। পরীক্ষা আছে না? কবরস্থানে প্রথম একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা হলো প্রিলিমিনারি পরীক্ষা। ওই পরীক্ষাটা প্রিলিমিনারি। আবার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আরেকটা পরীক্ষা নেবেন, ওই পরীক্ষাটা হলো ফাইনাল পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে আপনি ওই ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যদি আপনি প্রিলিমিনারিতেই ফেল করে বসে থাকেন, ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করার কিন্তু সুযোগ নাই। বিসিএস পরীক্ষা হয় না আমাদের দেশে? কয়টা পরীক্ষা হয়? প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়, তারপরে প্রিলিমিনারি পাস করলে ফাইনাল পরীক্ষা দিতে হয়, ফাইনাল পরীক্ষা পাস করলে ভাইবা দিতে হয়, মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইলে প্রথম মাস্টার্স প্রিলিমিনারি দিতে হয়, তারপরে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারি পরীক্ষা যদি কোনো ছাত্র, কোনো স্টুডেন্ট ফেল করে বসে থাকে, ওই স্টুডেন্টকে কিন্তু আমরা ফাইনাল পরীক্ষা দেওয়ার অনুমতি দিই না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে বান্দা যাওয়ার সাথে সাথে প্রিলিমিনারি পরীক্ষাটা নিয়ে নেন। ফাইনাল পরীক্ষাটা হাজার হাজার বছর পরে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। প্রিলিমিনারি পরীক্ষা কয় মিনিটের পরীক্ষা বলেন তো দেখি? কয় মিনিট সময়? কয় মিনিট? ধরেন সর্বোচ্চ 5 মিনিট। প্রশ্ন কয়টা? মাশাআল্লাহ, প্রশ্ন দেখি লক্ষ্মীপুর পর্যন্ত আউট হয়ে গেছে, প্রশ্ন দেখি এখানে চলে আসছে, পাই গেছেন প্রশ্ন? কারণ ডিজিটাল যুগ, এখন সব প্রশ্ন তো পাওয়া যায়। আল্লাহু আকবার, দেখে কবরের প্রশ্ন পাই গেছেন, গোপন জায়গার প্রশ্ন, এত সূক্ষ্ম জায়গা, যে জায়গায় টেলিফোন নাই, মোবাইল নাই, কিছু নাই, অথচ সেই জায়গার প্রশ্ন দেখা যায় লক্ষ্মীপুরের বাইরে পাই গেছেন আলহামদুলিল্লাহ, কারণ লক্ষ্মীপুর হলো ওলামায়ে কেরামের জায়গা, এখানে বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামের জেলা এই লক্ষ্মীপুর জেলা। এই জেলায় বিশ্ববরণ্য ওলামায়ে কেরাম জন্মগ্রহণ করছেন এই জেলার ভিতরে। এখনো বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম যারা আছেন তার অধিকাংশ এই লক্ষ্মীপুর জেলার, সুবহানাল্লাহ। সেই জায়গার মানুষ তো সবার আগে প্রশ্ন পাবে, কি বলেন? আল্লাহ আকবার। আচ্ছা, সেখানে যে প্রশ্ন তিনটা, সে তিনটা বলেন তো দেখি। মাশাআল্লাহ, প্রশ্ন তো পাইছে পাইছে, প্রশ্ন মুখস্থ করে ফেলছে, সুবহানাল্লাহ। এক নম্বর প্রশ্ন হলো মা রব্বুকা, দুই নম্বর প্রশ্ন হলো আমা দীনুকা, তিন নম্বর প্রশ্ন হলো আমার নবিয়্যুকা, সুবহানাল্লাহ। তিনটা প্রশ্ন দেখি সবার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তিনটা প্রশ্নের তিনটা পত্র থেকে, তিনটা সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন একই সাবজেক্টের তিনটা না, সাবজেক্ট কয়টা? সাবজেক্ট হলো তিনটা। তিন সাবজেক্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্ন বাছাই করছেন। একটু আগে বলছি পাতিলের বাদ সবগুলা টিপা লাগবে না, একটা টিপ দিলে বোঝা যাবে এই সাবজেক্টে আপনি কি অবস্থা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন পত্র থেকে তিনটা কোশ্চেনের ব্যবস্থা করেছেন। এই তিনটা কোশ্চেনের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনি প্রিলিমিনারিতে পাস, আর যদি একটা প্রশ্নের উত্তর দিতে যদি আপনি ব্যর্থ হন তাহলে পুরা পরীক্ষায় কিন্তু আপনি ফেল, সুবহানাল্লাহ। দুনিয়ার পরীক্ষায় তিন সাবজেক্টের এক সাবজেক্টে যদি আপনি ফেল করেন পরবর্তীবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, কিন্তু কবরের এই পরীক্ষার মধ্যে যদি আপনি একটা সাবজেক্টে ফেল করেন দ্বিতীয়বার কিন্তু পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার পরীক্ষার মধ্যে আপনি থার্ড ক্লাস পাইলে দ্বিতীয়বার মানোন্নয়ন দিয়ে সেকেন্ড ক্লাস পাওয়ার সুযোগ আছে, ফার্স্ট ক্লাস পাওয়ার সুযোগ আছে, কিন্তু কবরের এই পরীক্ষার মধ্যে রে ভাই যদি একবার ফেল করেন, যদি থার্ড ক্লাস পান দ্বিতীয়বার সেকেন্ড ক্লাস পাওয়ার ফার্স্ট ক্লাস পাওয়ার কোনো সুযোগ নাই। এই পরীক্ষার হলে এমন এক পরীক্ষার হল যে পরীক্ষার হলে দুজন স্যার আসবেন পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষার ডিউটি দেওয়ার জন্য। কয়জন স্যার থাকবে? স্টুডেন্ট কয়জন? স্টুডেন্ট একজন, স্যার কয়জন? দুইজন। দেখেন কি ডিউটি, কড়া ডিউটি, নকল তো নাই, তাও আবার ডিউটির জন্য স্যার দুইজন, স্টুডেন্ট একজন, পরীক্ষার্থী টিচার আসবেন কয়জন? দুইজন, সুবহানাল্লাহ। আপনি কোন প্রশ্ন যদি না বুঝেন, তিনটা কোশ্চেনের একটা কোশ্চেন বুঝতে পারতেছেন না, আপনি ওই স্যারদেরকে পরীক্ষার হলে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে বুঝতে পারবেন কিনা? কি পারবেন? আপনি দুনিয়াতে খতিব সাহেবের কাছে মোবাইল দিয়ে টেলিফোন করে জানতে পারবেন নাকি? খতিব সাহেব এমন এক প্রশ্ন করছে বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দিন, এই সুযোগ আছে? আচ্ছা, দুনিয়াতে সুযোগ নাই, কারণ হলে যে স্যার আছে আমরা প্রশ্ন না বুঝলে কার কাছে জিজ্ঞেস করি? ওই স্যারের কাছে। এখন ওই ইনভিজিলেটরকে যাই বলেন স্যার আমি তো ওয়ামা দীনুকার এই প্রশ্নটা বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দেন। এক স্যারকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, ওই স্যার কোনো কানে শুনে না, ওই স্যারে কোনো কানে শুনে না। আপনি যত হাজারবার বলেন স্যার আমাকে দুই নম্বর প্রশ্নটা একটু বুঝাই দেন, তিন নম্বর প্রশ্নটা একটু বুঝাই দেন, স্যারে কিন্তু কানেই শুনে না, প্রশ্ন কেমনে বুঝাইবো? আপনি কি বলতেছেন সেটাই তো শুনে না। আরেকজন ইনভিজিলেটর আল্লাহ রাব্বুল আলামিন এমন করে পাঠিয়েছেন সেই ইনভিজিলেটর চোখেই দেখে না, ওই ইনভিজিলেটরকে যত বলবেন স্যার এই প্রশ্নটা একটু বুঝাই দেন, এই প্রশ্নটা পড়ি দেন, স্যার বলবো বাবারে আমি তো চোখেই দেখি না, প্রশ্নের মধ্যে কি আছে আমি কেমনে জানি। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষাটার ব্যবস্থাপনা কত কঠিন অবস্থায় করছেন। আচ্ছা, এবার বলেন প্রথম পত্রের নাম কি? মা রব্বুকা তো প্রশ্ন, সাবজেক্টের নাম কি? এটা তো উত্তর, আনসার। সাবজেক্টের নাম লাগবে না, আমরা বাইবেল নিতে গেলে আগে জিজ্ঞেস করি এই তুমি যে পরীক্ষা দিছো ফার্স্টটা সাবজেক্টে, সাবজেক্টের নামগুলা বলো। এখন এই তিনটার নাম জানতে হবে না? এক নম্বর সাবজেক্টের নাম হলো মারেফাতুর রব, এক নম্বর সাবজেক্টের নাম কি? মারেফাতুর রব। দুই নম্বর সাবজেক্টের নাম হলো মারেফাতুদ্দিন, তিন নম্বর সাবজেক্টের নাম হলো মারেফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিন সাবজেক্টের নাম মনে রাখবেন, তিন সাবজেক্টের সাথে আপনার পুরো জিন্দগির সকল কর্মকাণ্ডের সম্পৃক্ততা আছে। একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একজন মানুষ যতগুলো কাজ করে প্রত্যেকটা কাজের সাথে এই তিন সাবজেক্টের রিলেশন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নগুলো বাজাই করছেন এই তিন সাবজেক্ট থেকে তিনটা কোশ্চেন, কারণ এই তিন কোশ্চেন দিয়ে টিপ দিলে আপনার জিন্দগির সব কিছু বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাসওয়ার্ড বুঝেন? পাসওয়ার্ড মাশাআল্লাহ, এই এলাকার মানুষ দেখেন ডিজিটাল যুগের মানুষ, কম্পিউটারও বুঝে সব। কম্পিউটারে পাসওয়ার্ড দেন না? পাসওয়ার্ড মানে কি? কয়েকটা গোপন নাম্বার আছে, এই গোপন কয়টা নাম্বার যদি আপনি কোনোভাবে জেনে যেতে পারেন, ওই গোপন নম্বর দিয়ে যদি ফাইলটা খুলে ফেলতে পারেন, ওই ফাইলের ভিতরে গোপন যত তথ্য আছে সব আপনি পেয়ে যাবেন, জেনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরো জিন্দগির জন্য তিনটা কোশ্চেন দিয়ে পাসওয়ার্ড বানাই দিয়েছেন। এই পাসওয়ার্ড দিয়ে যখন ফাইল খোলা হবে আপনার পুরো জিন্দগির সকল খতিয়ান এই পাসওয়ার্ড দিয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরের কোশ্চেনের মধ্যে কিন্তু আমলিয়াতের কোনো কোশ্চেন নাই, যত কোশ্চেন তিনটা সাবজেক্ট সবগুলো কিন্তু ইমানের কোশ্চেন। এখানে কিন্তু আমলের কোশ্চেন আছে নাকি? জিজ্ঞেস করা হইব যে এই তুমি নামাজ কয় উক্ত পড়ছো, কয় উক্ত পড়ো নাই, এটা আছে না? রোজা রাখছিলে কিনা, হজ করছিলে কিনা, তাহলে এগুলো লাগবে না নাকি? যেহেতু পরীক্ষায় আসবে না তাহলে এত কষ্ট করে পড়ি লাভ কি? আমরা তো পরীক্ষায় না আসলে সেগুলো পড়ি না, কি বলেন? কই যে এত কষ্ট করি এত প্রশ্ন পড়ার দরকার কি? যেহেতু এগুলো কবরের পরীক্ষায় নাই তাহলে পড়ার দরকার নাই নাকি? আমাদের দেশে এরকমও কিছু বাইকে দেখা যায় যে এগুলো পড়েই না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না, এরকম ভাই আছে কি নাই? এমনি মুসলমান বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু খুব শক্ত ইমান, খালি ইমান না, তুমি নামাজ পড়লে কি হবে, তোমার ইমানের থেকে আমার ইমান কিন্তু আরো মজবুত, এরকম আছে না আপনাদের এলাকায়ও? আছে। আল্লাহু আকবার, এই এলাকার মানুষ এত উন্নত, এত কবরের প্রশ্ন পাইছে, সব পাইছে, এখনো এরকম মুসল্লিও আছে? আল্লাহু আকবার। কবরের যে তিনটা কোশ্চেন, এই তিনটা কোশ্চেনের নাম হলো উসুলুল ঈমান। এই তিনটা কোশ্চেন দিয়ে ঈমানের পরীক্ষা নেওয়া হবে, কিন্তু আমলের পরীক্ষাগুলো হবে হাশরের ময়দানে। হাশরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্নটা দিয়ে আপনার পরীক্ষা শুরু হবে সেই প্রশ্নটা পাইছেন নাকি? ওই প্রশ্ন এখনো পান নাই। আল্লাহু আকবার। হাশরের ময়দানে সর্বপ্রথম যে এক নম্বর কোশ্চেন সেটা হলো ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত শুনে রাখো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই আমল দিয়ে তোমার হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন সেই আমলটার নাম হলো সলাত, সেই আমলটার নাম হলো নামাজ। তাহলে হাশরের ময়দানের এক নম্বর প্রশ্ন পাইছেন নেই? আজকে আউট হয়ে গেছে। আজকে কিন্তু ভালো করে জেনে রাখবেন, এক নম্বর কোশ্চেন হলো নামাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো পাঁচটা প্রশ্ন সেট করে রাখছেন ওই ফাইনাল পরীক্ষার জন্য। ওই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোন বান্দা বান্দিরে এক পাও নড়াচড়া করতে দিবেন না। লা তাযুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু। যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা প্রশ্নের আনসার না করবেন এক কদম কিয়ামতের ময়দানে নড়াচড়া করতে পারবেন না। সেখানে প্রশ্ন থাকবে তোমার হায়াত কোন কাজে ব্যয় করছো, তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করছো, তোমার এলেম অনুযায়ী আমল কি কি করছো, তোমার সম্পদ কোন দিক থেকে উপার্জন করছো, তোমার সম্পদ কোন কোন দিকে খরচ করছো। প্রশ্ন কয়টা? পাঁচটা। আগে ভাইছেন কয়টা? একটা। মানে হাশরের ময়দানের পরীক্ষা নামাজেরটা একটা, এখানে পাইছেন কয়টা? পাঁচটা। এই ছয়টা ভালো করে লেখাপড়া করেন তাহলে এর বেশি আসলেও মোটামুটি কমন ফুট বই ছয়টা থেকে, কি বলেন? সাজেশন দিয়ে দিলাম যে এটা হলো হাশরের ময়দানের লিখিত পরীক্ষার সাজেশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাজেশন দিয়ে গেছেন। তাহলে হাসরের ময়দানে লিখিত পরীক্ষার আগে প্রথম প্রিলিমিনারি যে পরীক্ষা সেটা হলো ইমানের পরীক্ষা। তাহলে ইমান আগে না আমল আগে? ইমান আগে না আমল আগে? তাহলে ইমান আগে যদি হয়, আজকে আমাদের সমাজে কোন জায়গায় ইমান নিয়ে ঝগড়া হতে দেখি না, ইমান নিয়ে মারামারি হতে দেখি না, আমল নিয়ে ঝগড়া হতে দেখি, আমল নিয়ে মারামারি হতে দেখি, কি বলেন? আমল নিয়ে ঝগড়া করে, আমল নিয়ে মারামারি করে, কিন্তু ইমান নিয়ে ঝগড়া করে না, ইমান নিয়ে মারামারিও করে না, ইমানের এলেমও শিখে না। আচ্ছা, প্রথমে আপনাদেরকে পরীক্ষা করবো আজকে। কি মনে কষ্ট নেবেন পরীক্ষা করলে? তবু যে হুজুর আজকে নতুন আছে, আইয়ে পরীক্ষা শুরু করে দিছে, আজকে প্রথম ক্লাসে পরীক্ষা। আচ্ছা বলেন তো দেখি, ওজুর ফরজ কয়টি? মাশাআল্লাহ, দেখেন কইলাম না আলেম ওলামার এলাকা, সব জানে। ওজুর ফরজ কয়টি? নামাজের ফরজ কয়টি? জি, নামাজের আর কানা হাকাম কয়টি? মাশাআল্লাহ, এটাও জানে। বাইরে কয়টি, ভিতরে কয়টি? সাতটি আর ছয়টি, মাশাআল্লাহ, এটাও শিখে গেছে। আচ্ছা এবার বলেন দেখি, ওযু ভঙ্গের কারণ কয়টি? সাতটি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? মাশাআল্লাহ, ১৯টি। সব শিখে গেছে, আল্লাহ আকবার। আচ্ছা এবার আসেন ইমানের পরীক্ষা করি। বলেন দেখি, ইমানের উসুল কয়টি? এই সৃজনশীল পরীক্ষা, সৃজনশীল পরীক্ষা বুঝেন? সৃজনশীল বুঝেন? মুরব্বীরা হয়তো বুঝে না, কারণ মুরব্বীরা সৃজনশীল পড়ে নাই, কিন্তু যুবকেরা তো বুঝার কথা। এখন পরীক্ষা হয় কোন পদ্ধতিতে? সৃজনশীল। তো একটু আগেই তো আমি বলছি এই তিনটে ইমানের উসুল আমার আলোচনায় ছিল, ওই সৃজনশীল থেকে প্রশ্ন করছি যে ইমানের উসুল কয়টা। তাহলে ইমানের উসুল কয়টি? কবরে যে তিনটা কোশ্চেন, এই তিনটাই, এই তিন সাবজেক্ট হলো ইমানের উসুল। তাহলে ইমানের উসুল কয়টি? আচ্ছা ইমানের আর কানা আকাম কয় ফরজ? এবার কিন্তু সবাই ফেল, আপনারা সবাই ইমানে মুজমাল পড়ছেন, ইমানে মুফাসসাল পড়ছেন। ইমানে মুজমালের মধ্যে বলছেন, ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের সকল আহকাম এবং আরকান কবুল করলাম, বলছেন না? তো কি কবুল করছেন? কোনদিন কোন উলামায়ে কেরামের কাছে, কোন খতিব সাহেবের কাছে, কোন ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন নাকি বাইরে, আমি যে ইমানে মুজমালের মধ্যে আহকামিহি ওয়া আরকানিহি বললাম, ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের আহকাম কোনগুলা, ইমানের আরকান কোনগুলা, কারে কবুল করলাম, কেমনে কবুল করলাম, কিভাবে কবুল করলাম, কোনদিন এই প্রশ্ন করছেন কিনা? আমার কাছে আজ পর্যন্ত এরকম কেউ প্রশ্ন করে নাই, আপনাদের এলাকায় কেউ করছে কিনা জানি না। তাহলে আপনি বিয়ে করার জন্য কোন বাড়িতে গেছেন, খতিব সাহেব ইমাম সাহেব আসছে, ইমাম সাহেব আসি বলতেছে অমুকের মেয়ে অমুককে এত লক্ষ টাকা মোহরের বিনিময়ে অমুকের কাছে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করলাম, আপনি লাফ মারি উঠি বললেন আলহামদুলিল্লাহ কবুল করে বললাম, কারণ বিয়ের কথা তো, এটা তো কবুল না করে পারা যায় না, কি বলেন? আলহামদুলিল্লাহ কবুল করে ফেলছেন। কবুল করার পরে আপনি আর জীবনে খবর নিলেন না কারে কবুল করছেন, কোথায় কবুল করছেন, ওই খবর কিন্তু জীবনেও নেন নাই। ওই বাড়ি থেকে কবুল করে আপনি নিজের বাড়িতে আসে বসে রয়েছেন, মাস যায়, বছর যায়, দশ বছর বিশ বছর চলে গেছে, কোনো খবর নেন নাই। ওই স্ত্রী আপনার স্ত্রী থাকবে কি না? আপনারা অনেক ওলামায়ে কেরাম আছেন, আপনারাই ফতোয়া দেন, ওই স্ত্রী আপনার স্ত্রী থাকবে কিনা, কারণ আপনি কারে কবুল করছেন, কোন জায়গার মেয়ে, কার বাড়ির মেয়ে, কি কবুল করছেন, খবর এলেন নাই। তা আপনি ইমান আনার সময় বলতেছেন ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আপনি ইমানের আহকাম কবুল করছেন, আরকান কবুল করছেন, কি কবুল করছেন জিজ্ঞেস করলে বলতে পারেন না, ইমান আছে কি নাই? ইমান নাই কইতে কিন্তু খুব কষ্ট, ইমান আছে এই জন্য সবাই কয় না, ইমান আছে কি নাই বলেন? আছে। তবে শিখে নিতে হবে যে ইমানের আহকাম কোনগুলা, ইমানের আরকান কোনগুলা, এটা আগামী বছরের পড়া আপনারা শিখবেন। আজকে আমাদের আলোচনা এটা না, ওইটা আলোচনা করতে গেলে আমরা তাফসীর করতে পারবো না। মাহফিল হয় বছরে কয়বার? এই জন্য আজকের পড়া দেওয়া হবে এক বছরের পড়া। জুমা হয় সপ্তাহে একবার, এই জন্য জুমার পড়া হলো এক সপ্তাহের পড়া। খতিব সাহেব জুমার দিন এক সপ্তাহ পড়া দিয়ে দিবেন, আপনি শনিবার থেকে শুরু করে বৃহস্পতিবারে পড়বেন, আবার শুক্রবারে নতুন পড়া দিবেন। কিন্তু ওয়াজ মাহফিল যেহেতু বছরে একবার, এজন্য পড়া কতদিনের? এক বছরের পড়া। আগামী বছর মাহফিলে এই পড়া আবার নেওয়া হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ ইমানের আরকান আকাম শিখবেন। আচ্ছা এবার বলেন ওযু ভঙ্গের কারণ বলছেন কয়টা? সাতটা। নামাজ ভঙ্গের কারণ বলছেন কয়টা? এবার বলেন দেখি ইমান ভঙ্গের কারণ কয়টা? আল্লাহু আকবার, এই খবর কোনদিন নেন নাই? ইমান ভঙ্গের যে কারণ আছে, ইমান ভঙ্গের দশটা গুরুত্বপূর্ণ কারণ আছে, এই দশটা কারণে আপনার ইমান কিন্তু ভাঙ্গি যায়। অজু যেমন ভাঙ্গে, নামাজ যেমন ভাঙ্গে, ইমানও এরকম ভাঙ্গে। ইমান এমন জিনিস না যেটা আপনার ভিতর থেকে জীবনেও বাইর হবে না, ইমানও কিন্তু ভাঙ্গি যায়। আল্লাহর এক বান্দা এসার নামাজ পড়ছে, ঘুমাইছে, সকালবেলায় মসজিদে নামাজ পড়তে আসছে, অজু করে নাই। জিজ্ঞেস করলাম কিরে ভাই অজু ছাড়া কেন নামাজ পড়তে আসছেন? আল্লাহর বান্দা বলে আমি তো এসার নামাজের অজু করছি, আবার অজুর কি দরকার? বললাম বাইরে আপনি না রাত্রে ঘুমাইছেন। কয় ঘুমাইলে কি হয়েছে, আমার অজুর কি সমস্যা? আমি ঘুমাইছি না, ঘুমাইলে আমার অজুর কি সমস্যা? কারণ আল্লাহর বান্দা জানে না রাত্রে ঘুমাইলে অজু ভাঙ্গি যায়, এই খবর কিন্তু আল্লাহর বান্দার নাই। এজন্য আল্লাহর বান্দা কয় আমি ঘুমাইছি না, আমার অসুবিধা কি? আল্লাহর এক বান্দা ফজরের নামাজের অজু করছে, এশার নামাজ পর্যন্ত আর অজু করে নাই। ওই অজুদি ফজরও পড়ছে, জোহরও পড়ছে, আসরও পড়ছে, মাগরিবও পড়ছে, এশাও পড়ছে। জিজ্ঞেস করলাম কিরে ভাই মাঝখান দিয়ে তোমার টয়লেটে আসা যাওয়া করছেন, আপনার অজুর কোনো খবর নাই, আপনি দেখে অজু করেন না? কয় টয়লেটে গেলে অসুবিধা কি? আমি ফজরের নামাজের না অজু করছি, এতবার অজু করা লাগে নাকি? আল্লাহর এই বান্দা জানে না প্রস্রাব করলে, পায়খানা করলে, টয়লেটে গেলে অজু ভাঙ্গি যায়। এজন্য আল্লাহর বান্দা মনে করে অজু একবার করলে জীবনে আর অজু করা লাগে না। ঠিক একই রকম আল্লাহর কোন বান্দা যদি না জানে ইমান ভাঙ্গারও কারণ আছে, তো তার ইমান কত আগে ভাঙ্গি গেছে কিন্তু আল্লাহর বান্দার কোনো খবর নাই। আল্লাহর বান্দা বসে আছে, আমার ইমান এখনো মজবুত। যে ইমান ফজরের নামাজের সময় আপনাকে ঘুম থেকে শোয়া থেকে তুলতে পারে না, সোজা করতে পারে না, ওই ইমান কেমন করে আপনারে জান্নাতে নিয়ে যাবে? যে ইমান দশ গজ দূরে বাড়ি থেকে বিশ গজ দূরে মসজিদ পর্যন্ত টেনে আনতে পারে না, ওই ইমান আল্লাহর কসম করে বলছি আমার ভাইয়েরা বোনেরা, ওই ইমান কোনোদিন হাজার হাজার মাইল দূরে জান্নাত পর্যন্ত আপনাকে নিতে পারবে না। যে ইমান বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা, দশ মিনিটের রাস্তা এখানে টানিয়ে আনতে পারে না, ইমান এত দুর্বল, এত প্যারালাইজড, বিছানা শুয়ে গেছে ইমান, ইমানের অবস্থা এত নাজুক, বিছানা শুয়ে গেছে, টানি তুলতে পারে না। তো যে ইমান পাঁচ মিনিটের জায়গায় আনতে পারে না, তো জান্নাত কি আপনার বাড়ির কাছে, শ্বশুর বাড়ি? জান্নাত কত দূরে? হাজার হাজার মাইল দূরে। ওই ইমান আপনার জান্নাত পর্যন্ত নিয়ে যাবো এই আশায় বসে আছেন। এক ছেলে রাত্রে ঘুমানোর সময় মারে বলতেছে আম্মা রাত্রে বেলায় যদি আমার প্রস্রাব পায়খানার ব্যাগ হয়, আমার টয়লেটের দরকার হয়, আমাকে একটু জাগায় দিয়েন। ছেলে বলতেছে কারে? রাত্রে যদি টয়লেটের দরকার হয় আপনি জাগায় দিয়েন। মা বলতেছে বাবারে টয়লেট এমন এক জিনিস জাগায় দেওয়া লাগে না, ওই টয়লেটের ব্যাগ যখন হবে টয়লেটেই তোমারে জাগায় দিব। আমি মায় জাগায় দেওয়া লাগবে না, কে জাগায় দিব? ইমান এমন এক জিনিস রে ভাই, ইমান এমন এক জিনিস, ইমানে নামাজের টাইম হইলে আজানের আওয়াজ শুনলে ওই ইমানেই আপনারে টানে মসজিদে নিয়ে যায়। ইমান এমন এক জিনিস, তাফসীর মাহফিলের কথা শুনলে ইমানেই টানি তাফসীর মাহফিলে নিয়ে আসে। ইমান এমন এক জিনিস, আলেম ওলামার সোহবতের কথা শুনলে দৌড়ায় ইমান ওখানে নিয়ে যায়। ইমান এমন এক জিনিস, কোরআনে কারিমের আলোচনা যেখানে হয় সেখানে নিয়ে যায়। ইমান এমন এক জিনিস, রমাদান মাস আসলে আপনার সিয়াম পালনে বাধ্য করে। ইমান এমন এক জিনিস, আপনাকে যাকাত ফরজ হলে যাকাত দেওয়ার জন্য ইমানেই বাধ্য করে। ইমান এমন এক জিনিস, হজ ফরজ হলে আপনাকে হজ করার জন্য ইমানেই বাধ্য করে। কেউ আপনারে ডাকি দেওয়া লাগে না, টানি তোলাই দেওয়া লাগে না। যদি বুঝেন আপনি ফজরের নামাজের সময় আপনি উঠতে পারেন নাই, বুঝতে হবে আপনার তার ভিতরে ইমান অনেক আগে চলে গেছে, অথবা ইমান এত দুর্বল হয়ে গেছে এখন আর ঘুম থেকে উঠার মতো ক্ষমতাও নাই। এই ইমান নিয়ে জান্নাতে যাবেন এই আশা করা যায় না। আপনার ইমানের অবস্থা এত দুর্বল। আচ্ছা, তাহলে ইমানের পড়ালেখা বেশি দরকার না আমলের পড়ালেখা দরকার? দুটেই দরকার, তবে ইমানেরটা একটু বেশি দরকার। মরার সময় কি নিয়ে মরতে চান দেখি? পেয়ারাপুরের মানুষ কি নিয়ে মরতে চায়? নাকি কয়েক কোটি টাকা নিয়ে মরতে চান? নাকি দশতলা বাড়ি নিয়ে মরতে চান? নাকি বিশাল দুইটা পাঁচটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে মরতে চান? কি নিয়ে মরতে চান? জানাজার নামাজের মধ্যে বলেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান। জানাজার নামাজে দাঁড়াই আল্লাহর কাছে ফরিয়াদ করি, রাব্বুল আলামিন, দুনিয়াতে যতদিন বাঁচাই রাখবা আমারে ততদিন ইমানের ইসলামের উপরে বাঁচাই রাখিও, যখন আমার মৃত্যু আসবে যখন আমি মরে যাব তখন আমার মৃত্যুটা ইমানের সাথে মৃত্যু দিও। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে জীবনে কতবার ফরিয়াদ করি, আল্লাহ ইমানের সাথে আমার মৃত্যুটা দিও, যে ইমানটা এত মূল্যবান আমাকে আপনাকে যদি কেউ বলে তোমার সারা পৃথিবী দিয়ে দিব, সারা পৃথিবীর সকল সম্পদ তোমারে দিয়ে দিব, তোমার ইমানটা বিক্রি করে দাও, দিবেন নাকি? না। কেউ ইমান বিক্রি করতে রাজি আছেন? না। তাহলে বোঝা যায় ইমান এত দামি, ইমান এত মূল্যবান, সারা পৃথিবীর সমস্ত সম্পদের চাইতেও আমার আপনার ইমানের দাম, ইমানের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ, ইমান এত মূল্যবান জিনিস, সেই ইমানের ব্যাপারে কোনো খবরে নাই আমাদের, ইমানের লেখাপড়াও নাই। কবরে পরীক্ষা দিবেন, ইমানের পরীক্ষা, কয় ঘন্টা কোচিং করছেন? সামনে ফেব্রুয়ারি মাসের 13 তারিখে এসএসসি পরীক্ষা, এই এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য আপনি জীবনে কতবার ক্লাস করছেন, কত ঘন্টা কোচিং করছেন, কত ঘন্টা প্রাইভেট পড়ছেন, অথচ আপনি কবরে পরীক্ষা দিবেন, এই পরীক্ষার জন্য কয় ঘন্টা কোচিং করছেন, কয় ঘন্টা ক্লাস করছেন, করছেন কোনোদিন? তাহলে কবরের এই পরীক্ষার তিন সাবজেক্টের মধ্যে দ্বিতীয় সাবজেক্টটার নাম কি? দ্বিতীয় সাবজেক্টের নাম কি বলছি? মারফাতুদ্দিন। দ্বিতীয় সাবজেক্টের নাম মারফাতুদ্দিন। আজকে আমাদের যে তাফসীর এটা মারফাতুদ্দিন, এটা দ্বিতীয় পত্রের সেকেন্ড পেপারের ক্লাস, আমাদের কবরের পরীক্ষার সেকেন্ড পত্রের দ্বিতীয় পত্রের ক্লাস। আচ্ছা, এবার বলেন আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। আমাদের দ্বীনের নাম ইসলাম। ইসলাম। কবরে যদি জিজ্ঞাসা করে ওয়ামা দ্বীনুকা কি বলবেন? ইসলাম। বলবেন ওয়াবিল ইসলামে দ্বীনা। যদি বলেন দ্বীনিয়াল ইসলাম তাহলেও কিন্তু উত্তর হবে, ফেরেশতারা কবে ঠিক আছে যা ফার্স্ট ক্লাস নম্বর। যদি বলতে পারেন ওয়াবিল ইসলামে দিনা তাহলে কব যা এ প্লাস পাই গেছ। সুবহানাল্লাহ, যদি সুন্দর করে গুছাই লিখতে পারেন, গুছাই বলতে পারেন তাহলে নাম্বার বেশি না, তাহলে এ প্লাসও পাইতে পারেন, ফার্স্ট ক্লাসও পাইতে পারেন। সুবহানাল্লাহ, ফার্স্ট ক্লাস এ প্লাসের থেকে ফার্স্ট করলেই হইলো। কেয়ামতের মাদিন আল্লাহ যদি বলে বান্দারে তোরে জাহান্নাম থেকে বাঁচাই দিলাম তবে জান্নাতের বড় জায়গায় দিব না ছোট জায়গায় দিব, রাজি আছেন নে? বললাম যে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইলেই হবে, জান্নাতে দাও আর না দাও যেখানে বসায় রাখো অসুবিধা নাই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচলেই বাঁচলাম, কি বলেন? তাহলে কবরের এই পরীক্ষায় পাশ করলেই মোটামুটি বোঝা গেল জাহান্নাম থেকে বাঁচলাম। তাহলে দুই নম্বর পত্রের ব্যাপারে আসেন, আমার আপনার দিন হলো কি? ইসলাম। আচ্ছা, ইসলাম কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম নাকি সর্বনিম্ন ধর্ম? আহারে ভাই, উত্তর কিন্তু হয় নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র মনোনীত দীন হলো ইসলাম। আল্লাহ বলতেছেন একমাত্র, আপনি বলতেছেন সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কথার সাথে আপনার কথা মিলে নাই। ক্লাসে যদি স্টুডেন্টে থাকে যদি একজন, তাহলে আপনি ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ফোর্থ বয়, ফাইভ এন কই? আল্লাহর জমিনে দিনে হক, আল্লাহর মনোনীত দিন আছেই একটা, তা আপনি সর্বশ্রেষ্ঠ আর সর্বনিম্ন পাইলেন কই? যদি বলেন ইসলাম আমার সর্বশ্রেষ্ঠ, তাহলে আরো তিন চারটা আছে, তিন চারটার মধ্যেই তো সর্বশ্রেষ্ঠ হয়, কি বলেন? সর্বশ্রেষ্ঠ মানে চার পাঁচটা ধর্ম আছে জমিনে, এই চার পাঁচটার মধ্যে আমারটা শ্রেষ্ঠ, তো ঠিক আছে বুঝে নিলাম আপনারটা শ্রেষ্ঠ, তো বাকিগুলো তো দুই নম্বর সিরিয়ালে, তিন নম্বর সিরিয়ালে, চার নম্বর সিরিয়ালে হলেও আছে, কি বলেন? আছে না? যদি এই স্বীকৃতি দেন আপনার ইমান কিন্তু থাকবে না। আল্লাহ বলতেছেন জমিনে দিন হলো একটা, সুতরাং আপনার এটা সর্বশ্রেষ্ঠ সর্বনিম্নের প্রশ্নই আসে না, আপনি বলবেন একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম, এটা একমাত্র। কিন্তু আমরা অনেক সময় খুশিতে আমার ইসলাম সর্বশ্রেষ্ঠ, কি খুশি আমার ইসলামের উপরে নিয়ে গেছে, খুশির কথা না? কিন্তু আসলে খুশির কথা না, ইসলামের সর্বশ্রেষ্ঠ বানানোর অর্থ হলো তার সাথে আরো দুই একটা মেনে নিয়েছেন, কিন্তু আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য কোন দিন আমার কাছে গ্রহণযোগ্য না, একটাই শুধু আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আচ্ছা, এই দিনের ভিতরে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। প্রথম যে বিষয়টা বলছেন সেটা হলো আল্লাহর হকের সাথে সম্পর্কিত বিষয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিষয় আলাদা আলাদা করে বলছেন বান্দার হকের সাথে সম্পৃক্ত বিষয়। প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইবাদত করো শুধু আমার, খবরদার আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ হয় নাই কিন্তু উত্তর, এত আলেম ওলামার দেশ, আলেম ওলামার এলাকা, কিন্তু দেখি এখনো অনেক প্রশ্নে কাঁচা, এখনো কোচিং ক্লাস ভালো করে হয় নাই। ইবাদত করবেন কার? একমাত্র আল্লাহর, একমাত্র লাগাইতে হবে, এই একমাত্র লাগানোর নাম হলো তাওহীদ। আর যদি বলেন ইবাদত করব আল্লাহর, তাহলে বোঝা যায় মাঝে মাঝে অন্য জায়গায়ও যাইবেন, আল্লাহরও করবেন মাঝে মাঝে অন্য দিকেও যাইবেন। আর যদি বলেন ইবাদত করব শুধু একমাত্র আল্লাহর, তাহলে বোঝা গেল আর কোনো দিকে যাইবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তরটা আমাকে আপনাকে আল্লাহ ঠোটস্থ করায় দিতে চান। ঠোটস্থ বুঝেন মুখস্থর উপরের স্তর হলো ঠোঁটস্থ, মানে এটা বলার আগে ঠোঁটে দিয়ে বাইরে যাবে। আল্লাহ পাক প্রত্যেক রাকাতে রাকাতে, নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে সূরা আল ফাতিহা পড়া বাধ্যতামূলক করে দিবেন। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক একটা আয়াত দিবেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক বলেন বান্দা তুই বারবার ঠোঁটস্থ কর যে আমি ইবাদত করব একমাত্র আল্লাহর, সাহায্য চাইব একমাত্র আল্লাহর কাছে, দুই জায়গায় কিন্তু ইয়্যাকা ইয়্যাকা আছে। তাহলে যদি বলেন ইবাদত করব আল্লাহর, এটা কিন্তু তাওহীদ না। তাওহীদ হলো কি? ইবাদত করব শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর, এটার নাম হলো তাওহীদ, এটার নাম ঈমান। ইবাদত কিন্তু কাফের মুশরিকরাও করছে, আল্লাহর ইবাদত কাফেররা করে নাই, কি বলেন? করছে নাই? অনেকের বিশ্বাস না, কাফেররা আবার আল্লাহর ইবাদত কেমনে করছে? এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, আবু জেহেল কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে, আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করছে না? বদরের যুদ্ধে যাওয়ার সময় আবু জেহেল কিন্তু আল্লাহর ঘরের সামনে আল্লাহর গিলাব ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহর কাছে দোয়া করা কি ইবাদত নাকি ইবাদত না? তা আবু জেহেল আল্লাহর ইবাদত করছে না, কি বলেন? করছে না? আবু জেহেল ছিল বাইতুল্লাহর সভাপতি, মসজিদে হারামের আল্লাহর ঘরের কি সভাপতি সাহেব। শুনেন, এই পেয়ারাপুর দক্ষিণ বাজার বাইতুল মামুন মসজিদে 100,000 রাকাত নামাজ, আর মসজিদে হারামের 1 রাকাত নামাজ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মসজিদে হারামের 1 রাকাত নামাজ এই পেয়ারাপুর মসজিদের 100,000 রাকাত নামাজের থেকে উত্তম, সুবহানাল্লাহ। ওই বাইতুল্লাহর সভাপতি মানে এইরকম 100,000 মসজিদের সভাপতির তুলনায় বেশি ফজিলত, কি বলেন? আবু জেহেল কিন্তু ওই রকম মসজিদের সভাপতি, যে সে মসজিদের সভাপতি না, কিন্তু আবু জেহেল কিন্তু আল্লাহর ঘরের বাইতুল্লাহর মতো জায়গার সভাপতি। আবু জেহেল প্রতি বছর হজের ব্যবস্থাপনা করত, হাজার হাজার হাজিকে পানি পান করাইতো, হাজার হাজার হাজিদেরকে পানি খাওয়াইতো, হাজার হাজার হাজিদেরকে খাবার খাওয়াইতো, হাজিদের হজের যাবতীয় ব্যবস্থাপনা করে দিত। তাহলে এটা আল্লাহর ইবাদত না? তাহলে বোঝা যায় আবু জেহেল জীবনে অনেক আল্লাহর ইবাদত করছে, কিন্তু আবু জেহেল তারপরেও কি কাফের? কেন কাফের? আবু জেহেল আল্লাহর ইবাদত করছে কিন্তু একমাত্র করে নাই। আবু জেহেল যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আল্লাহর ইবাদত করছে, কিন্তু যখন ছেলে মেয়ে দরকার হইতো তখন আল্লাহর কাছে যাইতো না, তখন ওই হুবলের কাছে যাইতো, লাতের কাছে যাইতো, মানাতের কাছে যাইতো। ছোটখাটো দরকার হইলে ওই জায়গায় যাইতো, বড় দরকার হইলে আল্লাহর কাছে যাইতো। বলতো যে সব জিনিসে আল্লাহরে বিরক্ত করা ছিল হবে না। আমার ছোটখাটো একটা কম্বল দরকার, একটা কাঁথা দরকার শীতের দিন, এইটাও যদি আল্লাহর কাছে চাই তা আল্লাহরে এত বিরক্ত করলে আল্লাহ সহ্য করবো কেমনে? উদ্দেশ্য কিন্তু ভালো, কয় হুজুরের এত বিরক্ত করা যাবে না। হুজুরের যদি সারাদিন বিরক্ত করতে থাকি, ছোট মশালা দরকার, বড় মশালা দরকার, খালি জিজ্ঞাসাই করতে থাকি, তো হুজুরে কখন খাইবো, কখন ঘুমাইবো, কখন কি করব, এত বিরক্ত করা ঠিক না। তো ঠিক আল্লাহরেও যদি এত বিরক্ত কোটি কোটি মানুষ করতে থাকে, নাউজুবিল্লাহ, তা আল্লাহ কখন কি করব, এত বিরক্ত হয়ে যাব। এই জন্য কঠিন কঠিন জিনিস আল্লাহর কাছে চাইতে হবে, ছোটখাটো জিনিস আল্লাহরে বাদ দিয়ে অন্যের কাছে চাইতে হবে। এটা ছিল আবু জাহেলদের ইবাদত। আবু জাহেলরা এই কাজটা করত। আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, উকবা ইবনে আবি মুয়াইদ, এরা করত আল্লাহর ইবাদত কিছু কিছু করত। সাগরের মাঝখানে যদি বিপদে পড়তো, সাগরের জাহাজ একবার এদিকে কাইথয়, একবার এদিকে কাইথয়, এখন কার কাছে সাহায্য চায়? আল্লাহর কাছে চায়। আল্লাহ আমাদেরকে বাঁচাও, সাগরের মাঝখানে মহাবিপদে আছি। কিন্তু সাগরের পার থেকে যখন উপরে উঠি আসে, এবার আর আল্লাহর মনে থাকে না, এবার কয় ঘূর্ণিঝড়টা পাঁচ নম্বর সিগন্যাল থেকে এক নম্বর সিগন্যালে আসার কারণে বাঁচি গেছি। ঘূর্ণিঝড় আগে ছিল দশ নম্বর সিগন্যাল, কয় তিন নম্বরে চলে আসছে, এই জন্য বাঁচি গেছি। আল্লাহ বাঁচাইছে, এই কথা আর বলে না। এই জন্য এই জাতীয় ইবাদতের নাম শিরক, এই জাতীয় ইবাদতের নাম কুফরি। একমাত্র শুধু আল্লাহর ইবাদত করা, এটার নাম হলো তাওহীদ। বুঝতে পারছেন? তাওহীদ। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দা ইবাদত করবি শুধু আমার, খবরদার আমার সাথে কোনো শরীক করবি না। আচ্ছা, এখন আবার প্রশ্ন করতে পারেন যে হুজুর, শরীক যদি করি অসুবিধাটা কি? শরীকানা বুঝেন? শরীকানা কোরবানি করেন না, শরীকানা কোরবানি মানে ছয় সাতজনে মিলে করেন। তো যদি এরকম শেরেক মাঝে মধ্যে কিছু করিও, তো সমস্যাটা কি? আল্লাহ পাক সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহর সাথে শেরেক করবি, আমি আল্লাহ তোর জন্য আমার জান্নাতকে হারাম করে দিব। তাহলে শেরেক করলে এক নম্বর লাভ কি? জান্নাত হারাম হয়ে যাবো। আচ্ছা, এটা লাভ না ক্ষতি? কিন্তু আল্লাহ পাক এগুলার ঠাট্টা করে লাভ বলছে। আল্লাহ পাক অনেক জায়গায় জাহান্নামের ব্যাপারে বলছেন, ওয়া বাশশির, জাহান্নামের সুসংবাদ দেন। আসলে কি জাহান্নামের কি সুসংবাদ না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ পাক এটারে ঠাট্টা করে, আল্লাহ বিদ্রুপ করে আল্লাহ বলছেন যে এটারে সুসংবাদ দাও জাহান্নামের। এই জন্য আমরা বলতেছি যে এটা ক্ষতি না, এটা লাভ। শেরেকের লাভ এক নম্বর লাভ কি? জান্নাত হারাম হয়ে যাবে, ওয়া মাওয়াহুন নার, জায়গা হবে, ঠিকানা হবে জাহান্নামে। এবার দুই নম্বর লাভে আসেন, সূরা জুমারের 65 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সমস্ত নবীদের উপরে আমি ওহী নাযিল করছি, যদি বান্দা আমি আল্লাহর সাথে শিরক করো, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে দুই নম্বর লাভ হলো আমার সব আমল বরবাদ। আপনি আল্লাহর ইবাদত করছেন, শিরকও করছেন, ইবাদত করছেন সেটা হলো প্লাস, শিরক করছেন মাইনাস। প্লাসে আর মাইনাসে কি হয়? ও আল্লাহ, এই এলাকার লোকেরা তো দেখি গণিত ভালো পারে, বীজগণিত ভালো পারে, গণিতেও পণ্ডিত, প্লাসে আর মাইনাসে কি? তা আপনি নামাজও পড়ছেন, ফরজও পড়ছেন, সুন্নতও পড়ছেন, ওয়াজিবও পড়ছেন, নফলও পড়ছেন, সব নামাজ পড়ছেন, নামাজের পরে গিয়ে আবার শেরেকও করছেন, প্লাসও করলেন, মাইনাসও করলেন, সমান সমান কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। কিন্তু আপনি যদি ইবাদত কম করছেন কিন্তু শেরেক করেন নাই, শুধু প্লাস করছেন মাইনাস করেন নাই, কিয়ামতের ময়দানে যেই অল্প করছেন ওই অল্পটাও কিন্তু আপনার অনেক কাজে আসবে, সুবহানাল্লাহ। তাহলে শেরেক করলে আমল বরবাদ। তিন নম্বর উপকার, তিন নম্বর শেরেকের লাভ হলো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনি যত গুনাহ নিয়ে যাবেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আপনি শেরেকের গুনাহ নিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সূরা আন-নিসার 48 নম্বর আয়াত, আরো অনেক আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, বান্দা যত গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসবি রে বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ তোর মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ লই আসবি এই গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। তাহলে শিরক কত মারাত্মক জুলুম, মারাত্মক অপরাধ, যেই গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। তাহলে কি আপনারা শিরক করবেন? না। কে কে শিরক করবেন না দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ তুমি এই জাতিকে শিরক মুক্ত করে দাও, আল্লাহ এই জাতিকে তাওহীদি ঈমান নসিব করো, আমিন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আন-নিসার 37 নম্বর আয়াতে প্রথমেই বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলেন, বান্দা শুধু আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর সাথে শিরক করবি না, আমি আল্লাহর হকের পরে তোর যেদিকে নজর দিতে হবে সেটা কার হক? তাওহীদ হলো আল্লাহর হক, আল্লাহরে শিরক মুক্ত রাখা এটা আল্লাহর হক। এবার আল্লাহ পাক বর্ণনা করতেছেন বান্দার হক, বান্দার হকেরে অনেকে ইবাদত মনে করে না, অনেকে দেখবেন যে বান্দার হকেরে ইবাদত মনে করে না, দেখবেন যে নামাজি খুব বুজুর্গ মানুষ, খুব সুফি সাহেব মানুষ, কিন্তু আবার দেখা যায় মানুষেরই কষ্ট দেয়, প্রতিবেশীর কষ্ট দে, প্রতিবেশীর নামে প্রতি সপ্তাহে নতুন নতুন করে একটা একটা মামলা করে, এরকম অনেক সুফি সাহেব আছে দেখবেন, দেখবেন যে বাড়ির পাশে প্রতিবেশীর নামে মামলা করে, খালি প্রতিবেশীর জমির আইলটা সুন্দর করে কাটি ফেলায়, কেমনে এক হাত সীমানা বাড়াই বই চেষ্টা করে, এরকম আছে না? এমনি নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, এবাদতও ঠিক আছে, কিন্তু বান্দার হকের প্রতি, বান্দার অধিকারের প্রতি কোনো খেয়াল থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অধিকারের পরে সাথে সাথে বান্দার হকের ব্যাপারে আল্লাহ সতর্ক করছেন। সহিহ আল বুখারী সহিহ মুসলিমের গুরুত্বপূর্ণ একটা হাদিস যেটা আপনারা সবাই জানেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে বলবেন, বান্দা আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমারে তুই খাওয়াস নাই। বান্দা বলবে, আল্লাহ আপনারে কেমনে খাওয়ামো, আপনারে ফামো কই খাওয়ানোর জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোর বাড়ির আশেপাশে কত মানুষ ক্ষুধার্ত ছিল, কত মানুষ এসে বলছিল আমার একটু খাবার দেন, আমাকে একটু খাওয়ান, ওদেরকে যদি খাওয়াইতি লাওয়াজাত্তাহু ইনদাহু, সেখানে আমি আল্লাহরে পাইতি। সুবহানাল্লাহ, আল্লাহ কোথায় পাওয়া যায়? আল্লাহ কোথায় পাওয়া যায়? আল্লাহ এই হাদিসে বলতেছেন, বান্দারে আমি আল্লাহরে পাইবি ওই গরিব মানুষের মধ্যে, ওই ক্ষুধার্ত মানুষের মধ্যে, ওই পিপাসার্ত মানুষের মধ্যে, ওই রোগীর মধ্যে আমি আল্লাহরে পাইবি। আজকে আমাদের সমাজের মানুষ আল্লাহরে খোঁজার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য কত দিকে দৌড়ায় আর দৌড়ায়, কিরে ভাই এত দিকে দৌড়ান কেন? কয় আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহরে খুঁজি। আল্লাহ বলেন, বান্দা আমারে খোঁজস কই? আমারে তো ভাবি হসপিটালে, আমারে তো ভাবি তোর বাড়ির পাশে কত রুগী, কত রুগী মানুষ কষ্ট করতেছে সেখানে আমি আল্লাহ আছি, কত ক্ষুধার্ত মানুষ, অভাবী মানুষ আছে সেখানে আমি আল্লাহ আছি, কত পিপাসার্ত মানুষ আছে সেখানে আমি আল্লাহরে পাওয়া যায়। তাহলে আল্লাহরে পাইতে হলে কোথায় যেতে হবে? ওই রুগীর কাছে যাইতে হবে। আল্লাহরে পাইতে হলে ওই ক্ষুধার্ত মানুষের কাছে যাইতে হবে, আল্লাহরে পাইতে হলে ওই পিপাসার্ত মানুষের কাছে যাইতে হবে, আল্লাহরে পাইতে হলে ওই কষ্ট করা মাজলুম মানুষগুলার কাছে যাইতে হবে, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়। অনেকে এটাই জানে না, অনেকে মসজিদে যায় খালি আল্লাহরে খোঁজে, মসজিদে বসে আছে সারাদিন, বাইর হয় না, জিকির আজকারে লিপ্ত আছে, ভালো কথা, জিকির আজকার করতে হবে, কিন্তু শুধু মসজিদে বসে বসে আল্লাহরে খুঁজতে আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহরে পাইতে হলে মসজিদের বাহিরে যে আল্লাহর বান্দারা আছে ওই আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহরে পাওয়া যায়। মসজিদের বাহিরে অনেক ভাই অনেক মুরব্বী আছে, কয় হুজুর মসজিদে খালি আসিয়া যাই, ডান দিকেও তাকাই না বাম দিকেও তাকাই না, কত লোক মারামারি করতেছে, কত লোক ঝগড়া করতেছে, কোন দিকে তাকাই না, খালি মসজিদে আসিয়া যাই। আচ্ছা, এই মসজিদে আসিয়া যায় উনি কি আল্লাহর ওলি হইতে পারছে? না। মসজিদে আসিয়া যায় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কি এরকম ছিলেন খালি মসজিদে আসতে যাইতেন? না। ডানে বামে তাকাইতেন না? ডানে বামে চোখ বন্ধ করে শুধু সোজা মসজিদে আসে যাওয়া, এটা ইমানের নাম নয়। ইমানের নাম হলো ডানেও তাকায় দেখতে হবে, বামেও তাকায় দেখতে হবে, আমার কোন ভাই ক্ষুধার্ত আছেন, কোন ভাই বিপদে আছেন, কোন ভাই সমস্যায় আছেন, কোন বাড়িতে কোন সমস্যায় আছেন, কোন জায়গায় দুজন মারামারি লাগছেন, কোন জায়গায় দুজন ঝগড়া করতেছেন, কোন দুজনের মধ্যে মামলা আছে, এইগুলা মীমাংসা করে দেওয়ার নামও কিন্তু এবাদত। এবং ওইগুলা ওই নামাজ রোজার মতোই একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু ওই ইবাদতের আমাদের অনেকের খবর থাকে না, অনেকের দেখবেন এগুলার কোনো খবর নেই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হকের পরে সর্বপ্রথম যে বান্দার হক নির্ধারণ করছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক বলেন বান্দা সর্বপ্রথম যার জন্য তুই টাকা পয়সা খরচ করবি, যার প্রতি ইহসান করবি, তারা হলো তোর মা বাবা। সর্বপ্রথম কে? সর্বপ্রথম আম্মা আব্বা। অনেকে এখন মা বাবারে আম্মা আব্বা বলতেও কষ্ট হয়, কি আসেনি আপনাদের দেশে? দেখা যায় মারে সুন্দর করে আম্মা ডাকে না, শাশুড়িরে আম্মা জি আম্মা জান ডাকে, আসেনি? তাহলে বোঝা যায় আছে। তবে শাশুড়িরে আম্মা ডাকা নিষেধ করতেছি না, খারাপ কিছু না, শাশুড়িরে আম্মা ডাকেন, কিন্তু শাশুড়িরে আম্মা ডাকার আগে নিজের মাতারেও আম্মা ডাকেন। নিজের মায়ের মনে কষ্ট দিবেন না, নিজের মায়ের মনে কষ্ট দিয়ে জান্নাতটা হারাম করবেন না, কারণ নিজের মায়ের পায়ের নিচে জান্নাত, শাশুড়ির পায়ের নিচে জান্নাত না। জান্নাতটা কার পায়ের নিচে? আপনার আমার মায়ের পায়ের নিচে। তাহলে আগে মায়েরে সন্তুষ্ট করেন, তারপরে অন্যান্যদেরকে সন্তুষ্ট করেন। অনেক পরিবারে দেখা যায় মা আর বউয়ে ঝগড়া, মা আর বউয়ে ঝগড়া, এরকম পরিবার আছে না? শাশুড়ি আর বউয়ে ঝগড়া আপনাদের দেশে হয়নি? এই শাশুড়ি আর বউয়ের ঝগড়ার পিছনে সবচেয়ে বড় অবদান যার, সেইগুলার নাম হলো স্টার প্লাস স্টার জলসা। আপনাদের দেশে আছে না? স্টার প্লাস স্টার জলসা চিনেন নেই জি? এখন ডিশের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু স্টার প্লাস আর স্টার জলসা আছে। আমাদের মা বোনেরা কিন্তু কোথায় খাবারের টাইম, কোথায় ঘুমের টাইম, কোথায় নামাজের টাইম, কোথায় স্কুলের ছেলেমেয়ের পড়ালেখার টাইম, কোনো খেয়াল নাই, শুধু ওই স্টার প্লাস আর স্টার জলসা নিয়ে ব্যস্ত। ওই স্টার প্লাস আর স্টার জলসায় কিন্তু সারাদিন দেখায় শাশুড়ি আর ননদ, শাশুড়ি আর বউয়ে কেমনে ঝগড়া করে, কেমনে কুটনামি করে, কেমনে কোনখান দিকে কি করে, এইসব টেকনিক সারাদিন শিখায়। আমাদের ছেলের বউয়েরা ওই টেকনিক দেখে দেখে শাশুড়িদের সাথে অবস্থা খারাপ, দুই দিন পরে বলে যে আমি এই বাড়িতে আর থাকবো না, আমারে ঢাকা শহরে নিয়ে যাও, শাশুড়ির সাথে থাকতে আমার পছন্দ হয় না। এরকম ছেলের বউ আছে নেই? অনেক ছেলের বউ আছে, এখন আর শ্বশুর শাশুড়িদের সাথে থাকতে চায় না, বিয়ে করার পরেই বলে যে চলো, যেই স্বামী তুমি স্বামী হিসাবে পাইছো এটা কার লালন পালন করা ছেলে, ওই খবর কি তুমি নিছো? এই ছেলেটারে 30 বছর পর্যন্ত কে লালন পালন করছে? এই ছেলেটাকে যেই ছেলেটা তোমার স্বামী, যেই ছেলেরে লই তুমি ঢাকা শহর চলে যাইবা, যেই ছেলেরে নিয়ে চিটাগাং চলে যাইবা, লক্ষ্মীপুর টাউনে চলে আসবা, ওই ছেলেটারে কে দীর্ঘ 10 মাস পর্যন্ত মায়ের ফেটে লই লই ঘুরছে, ওই চিন্তা কি করছো নাকি? আল্লাহ পাক বলেন মায়ের 3টা কষ্ট এত কঠিন কষ্ট, আল্লাহর জমিনে কেউ এই কষ্ট বহন করে না। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ও মুমিন জেনে রাখো, তোমার মা তোমার জন্য এমন তিনটা কষ্ট করছে, দুনিয়ার কোন মানুষ জীবনেও তোমার জন্য এই তিনটা কষ্ট করবে না। এক নম্বর কষ্টটা হলো হামালাতুহু উম্মুহু কুরহান, তোমার মা দীর্ঘ 10 মাস পর্যন্ত তোমারে পেটে লই, এই মা কত রাত ঘুমাইতে পারে নাই, মায়ের ঘুম আসছে, তুমি পেটের মধ্যে মুসর দিয়ে উঠছ, মায়ের ঘুমটা গভীর রাতে ভেঙে গেছে, আর ফজর পর্যন্ত সকাল পর্যন্ত তোমার মা তোমার জন্য ঘুমাইতে পারে নাই, এরকম কত রাত তোমার জন্য ঘুমবিহীন বিনিদ্র রজনী তোমার মা যাপন করছে তার কোনো খবর নাই। তোমার মারে দীর্ঘ 10 মাস পর্যন্ত তোমার মায়ের শরীরের রক্ত হাড্ডি মাংস সব চুরমার করে ফেলছ। এজন্য একটা মা যখন একটা সন্তান জন্ম দেয়, তার শরীরের যত এনার্জি থাকে যত শক্তি থাকে তার 50% মায়ের সব নষ্ট হয়ে যায়। এজন্য দেখবেন আমাদের মায়েরা তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়, মায়েরা অল্প দিনে এখন অসুস্থ হয়ে যায়, কারণ হলো একটা সন্তান জন্ম দেওয়ার কারণে মায়ের শরীরের কত এনার্জি নষ্ট হয়েছে তুমি কি খবর নিছ নাকি? জীবনে কোনোদিন চিন্তা করে দেখছো আমার মা আমারে 10 মাস পেটে ধারণ করার কারণে এই 10 মাস আমি খাইছি কোথায়, কার রক্ত খাই, কার শরীরের অংশ খাই, আমি 10 মাস ছিলাম এই পেটের ভিতরে, দুনিয়ার কোনো খাবার পৌঁছানো যায় নাই, দুনিয়ার কোনো অক্সিজেন পৌঁছানো যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাধ্যমে সব কিছুর ব্যবস্থাপনা এখানে করছেন, মায়ের শরীর থেকে নিয়ে নিয়ে আমারে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এরপরে আল্লাহ বলেন প্রথম কষ্ট তো 10 মাস ফেটে ধারণ করছেন, দ্বিতীয় কষ্ট বান্দা তোরে নিয়ে যেটা করা হয়েছে সেটা হলো ওয়াদাতহু কুরহান, মা যখন তোমার প্রসব হবে তখন যখন তোমার প্রসবের জন্য প্রস্তুতি নিতেছে, স্বামীরে বলে মনে হয় আমার জীবনের শেষ অবস্থা, আমার একটু মাপ করে দিও, কারণ এই সন্তান প্রসব করতে গিয়ে কত মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, মনে হয় আমার এই সন্তান প্রসব করার সময় আমার মনে হয় হায়াত শেষ হয়ে যেতে পারে, আমি মরিও যেতে পারি, তোমারকে দুনিয়ার সূর্যের আলো দেখানোর জন্য রে বান্দা তোমার মা জীবনের মৃত্যুর ঝুঁকি নিয়ে নিছে, তোমার মা আল্লাহর কাছে বলে আল্লাহ রে আমি মরি গেলেও আমার সন্তানটারে তুমি বাঁচাই রাখিও, আল্লাহ আকবার, এত কষ্ট করে তোমার মা তোমার গর্ভধারণ করে তোমার দুনিয়ার মুখ দেখাইছে। আল্লাহ বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, বান্দা এরপরে তোমার 30 মাস পর্যন্ত গর্ভধারণ থেকে শুরু করে তোমার মায়ের বুকের মধ্যে খাবার দিয়ে দিছি, ওই খাবার খেয়ে খেয়ে তুমি বড় হয়েছ, আর এই দিনগুলার মধ্যে তোমার ঘুমের কোনো ঠিক ছিল না, প্রস্রাব পায়খানার কোনো নির্দিষ্ট টাইম ছিল না, মা কোলে নিছেন হঠাৎ করে তুমি প্রস্রাব করে দিছ, নামাজের টাইম মা সাথে সাথে ওই কাপড় চোপড় পাল্টায় নামাজ পড়তে হয়েছে, মা কোলে নিছে হঠাৎ করে পায়খানা করে দিছ, কতদিন রাত্রের গভীরে সারা রাত সবাই ঘুমায়, তোমার মা কিন্তু তোমারে নিয়ে ঘুমাইতে পারে না, তুমি সারা রাত জাগ্রত বসে রয়েছ, দিনে ঘুমাও অনেক শিশু দেখবেন সারা রাত জাগ্রত থাকে, সারা রাত তুমি ঘুমাও না, তোমারে জাগ্রত রেখে তোমার মাও ঘুমাইতে পারে নাই, কত রাত মা তোমার কারণে ঘুমাইতে পারে নাই চিন্তা করে দেখছো নাকি? অন্য মানুষের কোলে তুমি প্রস্রাব করে দিলে পায়খানা করে দিলে সাথে সাথে তোমারে মাটিতে ফালায় রেখে দে, কিন্তু মায়ের কোলে জীবনে যতবার প্রস্রাব করছো পায়খানা করছো মা কিন্তু কোনোদিন একটু বিন্দু মাত্র তোমার প্রস্রাব পায়খানার কারণে বিরক্ত হয় নাই। আমার ভাইয়েরা এবং বোনেরা আজকে যখন বৃদ্ধ বয়সে মা একটু যদি কাপড়ে ময়লা করে আমরা ছেলেরা কত বিরক্ত হয়ে যাই, এই বুড়ির জ্বালায় ঘরে থাকা যায় না, বুড়ি প্রস্রাব পায়খানা করে দে ছেলের পরা কত বিরক্ত, এই মহিলার জ্বালায় বাঁচতে পারতেছি না, কিন্তু ওই মা কতদিন তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে সেই খবর তুমি জানো নাকি? আল্লাহ বলেন বান্দারে তোরে সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোরে সৃষ্টি করছি, কিন্তু যাদের মাধ্যমে তোরে দুনিয়াতে পাঠাইছি তারা হলো তোর মা বাবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করার পরে তোর প্রতি প্রথম নির্দেশ হলো তোর মা বাবার প্রতি এহসান করবি, সুবহানাল্লাহ, এহসান বুঝেন এহসান, আল্লাহ কিন্তু খেদমত করতে কয় নাই মা বাবার, কি করতে কইছে? এহসান করতে বলছে। এহসান মানে কি? এহসান হলো আপনি এখান থেকে রিক্সায় করে সিএনজিতে করে আপনি লক্ষ্মীপুর গেছেন, লক্ষ্মীপুরের ভাড়া হলো ধরেন 20 টাকা, ওই 20 টাকা দিয়ে দিছেন, এটার নাম হলো আদল, যা পাও না তাই দিছেন। কিন্তু 20 টাকার জায়গায় দেখলেন আপনি বৃষ্টির মধ্যে রাত 12টায় নিয়ে গেছে, আপনি তারে এহসান করে আরো 10 টাকা বাড়াই দিলেন, 30 টাকা দিলেন। এই যে 10 টাকা বাড়াই দিলেন, এটার নাম হলো এহসান, এটার নাম আদল না। এজন্য আল্লাহ পাক ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আদলের পরে আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের কথা বলছেন। আল্লাহ বলেন বান্দা মা-বাবার সাথে তুই আদল করলে হবে না, মা-বাবার সাথে তোকে ইহসান করতে হবে। সুবহানাল্লাহ, মা বাবা আমার জন্য কতটুকু করছে আমি অতটুকু করলে হবে না, আল্লাহ বলেন তার থেকে বেশি বেশি করতে হবে। অনেক সন্তান বলে হুজুর আমার বাবা তো আমার মা তো সম্পত্তি সব ভাই অন্যগুলারে দিয়ে দিছে, আমি খাওয়ামো কেন? আরে মিয়া সম্পত্তি সব অন্যদেরকে দিয়ে দিক, তোমার যে ছোটবেলা লালন পালন করছে তোমার সম্পদ দেওয়ার দরকার নাই, তোমার দুনিয়ার জমিনে বাঁচায় রাখার জন্য যে অবদান মা বাবার, সেই অবদানের জন্য তুমি এহসান করতে বাধ্য, জায়গা জমিন কিছুই দেওয়া দরকার নাই। অনেকে জায়গা জমিন যদি একটু আরেকজনের বেশি দিয়ে দিছে, এই জন্য মা বাবার খবর এলো না। তো মা বাবা জায়গা জমিন যদি বেশি দিয়ে দিই, এটা মা বাবার অপরাধ, এটার বিচার করবো আল্লাহ, তোমার বিচার করার দায়িত্ব তো আল্লাহ দেয় নাই। এই জন্য তোমার কর্তব্য হলো মা বাবা কি দিছে কি দেয় নাই, কিন্তু মা বাবার খেদমত করে যাইতে হবে। মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, মা বাবার জন্য দোয়া করতে হবে, মা বাবার জন্য সদাকা করতে হবে, মা বাবার জন্য আল্লাহ পাক অনেক করণীয় নির্ধারণ করে দিছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বান্দার হক নির্দিষ্ট করছেন, ওয়া বিজিল কুরবা। আল্লাহ বলেন বান্দা তোমার আরেকটা হক নির্দিষ্ট আছে তোমার আত্মীয় স্বজনের জন্য। কার জন্য? আত্মীয় স্বজনের জন্য। আজকে আমাদের পরিবারগুলোতে সমাজে আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর লয় না, আত্মীয় স্বজন থেকে যত বিচ্ছিন্ন থাকা যায়, আত্মীয় স্বজন থেকে যত দূরে থাকা যায়, ভাই ভাইয়ের খবর লয় না, কি অন্যের খবর নেবে? বেড়ার এই পাশে এক ভাই, এই পাশে এক ভাই, এই ভাই খবর লয় না আমার ভাইটা খাইছে কিনা, এরকম পরিবারও কিন্তু সমাজে আছে, আছে না? আমি নিজে চোখে দেখছি যে এই মাঝখানে একটা বেড়া, এই পাশে এক ভাইয়ের ঘর, এই পাশে এক ভাইয়ের ঘর, এই পাশের ভাই খুব ধনী মানুষ, প্রতিদিন ভালো ভালো খাইতেছে, ভালো ভালো জীবন যাপন করতেছে, কিন্তু এই পাশের ভাইটা কত কষ্টে দিন যাপন করে, দিনের মধ্যে 3 বেলার মধ্যে 1 বেলা খায়, কোনোদিন 2 বেলা খায়, কিন্তু ওই ভাই কোনোদিন খবর নেয় না আমার এই ভাইটা 3 বেলা ঠিক মতো খাইছে কিনা, আমার ভাইটার চিকিৎসাটা ঠিক মতো চলতেছে কিনা, এই খবরটাই নেয় না। এইরকম ভাইও বর্তমানে মুসলমানের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন বান্দা ওয়া বিজিল কুরবা, আত্মীয় স্বজনের প্রতিও তোমার একটা হক আছে, আত্মীয় স্বজনের প্রতিও একটা হক আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য অসংখ্য হাদিস আছে আত্মীয় স্বজনের অধিকারের ব্যাপারে। একজন সাহাবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মদিনার মধ্যে সবচেয়ে ধনী মানুষ, ওনার একটা কূপ ছিল বীরে বাই রুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বললেন সবচেয়ে প্রিয় জিনিস যদি আল্লাহর রাস্তা খরচ না করো, তাহলে তুমি আল্লাহর প্রতি সন্তুষ্টি লাভ করতে পারবে না, কোনো কল্যাণ লাভ করতে পারবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে চিন্তা করেন আমার প্রিয় জিনিস কোনটা, কোন জিনিসটা আমি আল্লাহর রাস্তায় দান করব। চিন্তা করতে করতে বের করলেন বীরে বাই রুহাটা আমার সবচেয়ে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কূপটা আমার সবচেয়ে প্রিয় বীরে বাই রুহা, এই কূপটা আমি আল্লাহর রাস্তায় সদাকা করে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু তালহা এটা তুমি আমাকে না দিয়ে তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তার ছাছাতো ভাইদের মধ্যে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ছাছাতো ভাইদের বা ভাইদের বোনদের হক নির্দিষ্ট আছে, তাদেরকে সদাকা না করে অনেকে দেখা যায় মসজিদে সদাকা করতেছে, মসজিদে সদাকা দরকার আছে, কিন্তু আপনি ওই আত্মীয় স্বজনের সদাকা, আত্মীয় স্বজনকে খবর নেওয়া, ওই ভাইকে বন্ধের তাদের খোঁজ খবর নেওয়াও আপনার ইবাদতের একটা অংশ। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এক আত্মীয় আছে, আমি তার সাথে খুব ভালো সম্পর্ক রাখি কিন্তু সে আমার সাথে খারাপ ব্যবহার করে। এরকম অনেকে বলে, কয় হুজুর তার সাথে ভালো সম্পর্ক রাখি কি করবো, হে তো খারাপ ব্যবহার করে। কয় আমার বোন আছে, আমি বোনের প্রতি ভালো ব্যবহার করি, বোনে কিন্তু আমার প্রতি খারাপ ব্যবহার করে। আল্লাহ রাসূলের কাছে এসে বলা হলো, আমি ভালো সম্পর্ক রাখি কিন্তু সে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম যদি হয় তুমি যেরকম বলছো, কাআন্নামা তুসিফুহুমুল মাল্লা, মনে হয় যেন তুমি জ্বলন্ত আগুনের ছাই তার মুখের উপরে নিক্ষেপ করতেছো, অর্থাৎ তুমি তোমার দিক থেকে তুমি আদায় করতেই থাকো, হক আদায় করতেই থাকো, সেই যদি আদায় না করে সেটার জবাবদিহিতা, সেটার গুনাহ তার। তুমি তোমার পক্ষ থেকে কথা বলতে থাকো, সম্পর্ক রক্ষা করতে থাকো, তোমার বাড়িতে দাওয়াত দিতে থাকো, তোমার বাড়িতে আনে খাওয়াইতে থাকো। বর্তমানে সব দিতে রাজি, খাওয়াইতে রাজি নেই। বিশেষ করে আমাদের বাবিরা বাড়িতে যদি দেখে যে ননদেরা অন্যরা একটু আত্মীয় স্বজন বেশি আসে, কত বিরক্ত, রান্না করে খাওয়াইতে রাজি নেই, বলে যে এত আসে কেন মেহমান, মেহমানের জ্বালায় বাঁচতে পারতেছি না, সকালেও মেহমান, দুপুরেও মেহমান, রাতেও মেহমান। আর যদি কোনো বোন যদি একটু বাপের বাড়ির সম্পদ নিতে পারে তাহলে তো অবস্থা আরো খারাপ, বলে যে বাপের বাড়ির সম্পদ নিয়ে গেছে আবার বাপের বাড়িতে আসে এসে বেড়ায়, এরকম বলে না। বাপের বাড়ির সম্পদ তো তার অধিকার, সে তো নিবেই, সেটা তো নিতেই হবে তাকে, আল্লাহ পাক তাকে দিছে, সে তোমাকে দিয়ে যাবে কেন, তার সম্পদ সে নিছে। কিন্তু সম্পদের সাথে তোমার আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করা এটা আলাদা জিনিস। সম্পদ এক জিনিস, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ভিন্ন জিনিস। সম্পদ নিক আর না নিক, কিন্তু তুমি তোমার বোন হিসাবে, ভাই হিসাবে, আত্মীয় হিসাবে অধিকার রক্ষা করা কি ফরজ। এ সংক্রান্ত অনেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করে গেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যার অধিকারের কথা বলছেন, ওয়ালিয়াতামা, এতিমদের অধিকার, এতিমের একটা অধিকার তোমার সম্পদে রয়ে গেছে, এতিমের অধিকার তোমার সম্পদে আছে। আল্লাহ পাক কোরআনে কারিমে কাফেরদের পরিচয় দিতে গিয়ে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। কাফেরের পরিচয় হলো তারা এতিমদেরকে ধাক্কায় বের করে দেয়, এতিমের কোনো অধিকার তারা আদায় করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা, আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ, দুই আঙ্গুলকে একত্র করে দেখাইলেন, আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতের মধ্যে এরকম থাকবো। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, আসাই আলাল আরমেলাত ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বিধবার দায়িত্ব যদি কেউ নেয়, এতিমের দায়িত্ব যদি কেউ নেয়, মিসকিনের দায়িত্ব যদি কেউ নেয়, এটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার সমতুল্য। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে যে ফজিলত পাবে, এতিম মিসকিন বিধবার যদি খোঁজ খবর নেয়, আল্লাহ পাক তাকে সেই ফজিলত দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনের কথা বলছেন, এতিম মিসকিন এদের অধিকার আল্লাহ অসংখ্য আয়াত অসংখ্য হাদিসের মধ্যে বলছেন। জাহান্নামে যাওয়ার বড় বড় কারণ চারটা, সূরা আল মুদাসসিরের ভিতরে আল্লাহ পাক বলছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীরা তোমরা জাহান্নামে আসছো কেন। জাহান্নামীরা তখন চারটা কথা বলবে, এই চারটা কারণে জাহান্নামে আসছি। এক নম্বর কারণ হলো, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, আমরা জুমার দিন মুসল্লি ছিলাম, দুই ঈদের দিন মুসল্লি ছিলাম, শবে বরাতের দিন মুসল্লি ছিলাম, শবে কদরের দিন মুসল্লি ছিলাম, এর বাহিরে আমাদেরকে মসজিদের মধ্যে খুঁজে পাওয়া যেত না, কারণ আমরা ছিলাম খুব বুদ্ধিমান মানুষ। বুদ্ধিমান মানুষ মসজিদে আসে না, কি বলেন, আপনাদের দেশে বুদ্ধিমানেরা মসজিদে আসে নাকি বোকারা আসে, বোকারা আসে নাকি। এক লোকের গরু নাকি মসজিদে চলে আসছে, এখন ইমাম সাহেব কয় এত বড় কোন, এত বড় কোন বেয়াদবের গরু মসজিদে চলে আসছে, ওই বেয়াদবের খুঁজে বাইর করো, ওই বেয়াদবের গরু কেন মসজিদে আসছে। খুঁজতে খুঁজতে ওই লোকের পাওয়া গেল, কার গরু, ইমাম সাহেব বলে, এই বেয়াদব তোর গরু কেন মসজিদে আসছে তুই কেন দেখলি না? কয় হুজুর মাফ করে দেন, কারণ গরু তো কিছু বুঝে না, গরু নির্বোধ বোকা, এজন্য আপনার মসজিদে ঢুকছে। কিন্তু আমি অনেক বুদ্ধিমান, আমি অনেক সালাক, জীবনে কোনোদিন দেখছেন আমি আপনার মসজিদে ঢুকছি? আমি তো খুব বুদ্ধিমান এই জন্য, কিন্তু আমি আপনার মসজিদের ধারে কাছে দিয়ে যাই না। কিন্তু গরু তো অবুঝ বোকা, বুঝে নাই, হুজুর মাফ করে দেন এই জন্য ঢুকে গেছে। আমি বুঝি যে আমি ঢুকি নাকি মসজিদে, তাহলে যারা মসজিদে আসে না তারা নিজেদেরকে কি মনে করেন? অনেক বুদ্ধিমান এই জন্য মসজিদে আসে না। আর যারা আমরা বোকা শোকা তারা মসজিদে যাই বসি থাকি, জাহান্নামীরা বলবে লামনাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নিয়মিত নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামে আসছি। ওয়ালাম না কোনো তেমন মিসকিন, আমরা মিসকিনদেরকে কোনোদিন খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, জাকাত দিতাম না, সদাকা দিতাম না, এটি মিসকিন বিধবারে খাওয়াইতাম না। আজকে খাওয়ানি উঠে গেছে, খাওয়ায় না মানুষের মানুষে, খাওয়ানো কিন্তু দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনি একজন বেনামাজি বাইরে দাওয়াত দিবেন, তো প্রথমে যাই যদি কোনো এই ভাই আসেন নামাজ পড়তে আসেন, ভাই কবে যে আমার লুঙ্গি না পাক, বেনামাজি যারা নামাজ যারা পড়ে না তাদের কিন্তু সবসময় লুঙ্গি প্যান্ট না পাক থাকে, জীবনেও পাক হয় না, যেদিন নামাজের কথা করবেন সেদিনে না পাক। আচ্ছা আপনি প্রথমে নামাজের কথা বলিয়েন না, প্রথম কি করবেন? খাওয়াইবেন, এই ভাই আসো হোটেলে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে খাওয়াইবেন, একদিন খাওয়াইবেন নামাজের কথা বলবেন না, দুদিন খাওয়াইবেন বলবেন না, তিন দিন খাওয়াইবেন বলবেন না, ফেলে খাওয়াইবেন। খাওয়াইতে খাওয়াইতে একদিন খাইতেছেন, এমন সময় মাগরিবের আজান দিছে, আজান দেওয়ার পরে বলবেন ভাই মাগরিবের আজান তো দিয়ে দিছে সলেন মসজিদে, আপনি যে এতদিন খাওয়াইছেন ওই খাওয়ানের বদলতে বলতে পারবো না রে ভাই আমি মসজিদে যাবো না, এই কথা কিন্তু তার মুখে দিয়ে আর বাইর হবে না, সে শরমে পড়ি হইলেও আপনার সাথে মসজিদে যাইব, কি বলেন যাবে না? এজন্য আগে খাওয়াইবেন, খালি খাওয়াই তারপরে দাওয়াত দিবেন। কিন্তু আমরা ফেটে কিছু দিই না, এক টাকা পকেট থেকে খরচ করি না, খাওয়াইতে রাজি নেই, দাওয়াত দিই খালি। আপনি ফেটে থেকে আপনি কিছু দিবেন না, পকেট থেকে টাকা বাহির করবেন না, খালি মানুষের আল্লাহমুখী দিনমুখী করে ফেলবেন, এটা সম্ভব না। এই জন্য এক সাহাবি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আইয়ুল ইসলামে খায়ের, ইসলামের মধ্যে কোন জিনিসটা কল্যাণকর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতে আম, মানুষের খালি খাওয়াইবা, সুবহানাল্লাহ, মানুষের খালি খাওয়াইবা। আজকে আমাদের খাওয়ানোর অভ্যাস কমে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন আরব দেশে হজে গেছেন যে দেখছেন না, আল্লাহু আকবার, মানুষ কিভাবে খাওয়াইতেছে আরাপাতের ময়দানে, খালি তাকে তাকে খাবার আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে, মানুষ খাই শেষ করতে পারতেছে না, আল্লাহু আকবার। এই খাওয়ানো এটা ইসলামের বিরাট একটা ইবাদত, এজন্য খালি খাওয়াইতে থাকবেন মানুষের দাওয়াত দিতে হইলে। আর মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে খাওয়াইতে পারবেন, অমুসলিমের খাওয়াইলেও সদাকা। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ, ওয়ালাম না কোনো তেমন মিসকিন, ওয়া কুননা নাখুদু মাল খায়দিন। তিন নম্বর কারণ হলো অপপ্রচারকারীদের সাথে আমরা অপপ্রচার করতাম, যা শুনতাম তাই বলে বেড়াইতাম, যাচাই বাছাই করতাম না। একজনে আসি কইছে, এই শুনছ ওই যে অমুক বাড়ির আব্দুল আজিজ ভাই আছে, আব্দুল আজিজের ভাইয়ের ফ্যাটের থেকে নাকি দশটা ব্যাংক বাইরেছে, একজনে চা দোকানে বলে দিছে। আরেকজনকে শুনো ওই যে আব্দুল আজিজ ভাইয়ের পেটের থেকে কিন্তু ২০টা বাইরেছে, আরেকজনকে ৫০টা বাইরেছে, এইভাবে হইতে হইতে ১০০০টা ব্যাংক হয়ে গেছে। যা শুনে তাই বলে বেড়ায়, সত্য না মিথ্যা এটা যাচাই করে না, শুনে আর বলে। শুনে চা দোকানে খালি যাই একটা শাড়ি দিবেন, বাস এইটা এবার পুরা গ্রাম ছড়াই গেছে, আপনি বাড়ির যাওয়ার আগে পুরা গ্রাম পৌঁছে গেছে। কিন্তু এটা হলো জাহান্নামে যাওয়ার কারণ, ওয়া কুননা নাখুদু মাল খায়দিন, ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা আখিরাতের এই দিনকে বিশ্বাস করতাম না। তাহলে চারটা কারণের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কিন্তু খাওয়ানোর কথা, মিসকিনের খাওয়ানো। তাহলে এটি মিসকিন বিধবার হক আমাদের সম্পদে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের প্রতিবেশীর কথা বলছেন, ওয়াল জারিজিল কুরবা, ওয়াল জারিল জুনুবে, ওয়াসসাহিবে বিল জামবে। প্রতিবেশী তিন রকমের, এক ধরনের প্রতিবেশী আছে আমার আত্মীয়, আমার আত্মীয় মানে প্রতিবেশীও আবার আমার ভাই, প্রতিবেশীও আমার বোন, প্রতিবেশী আবার আমার চাচা, প্রতিবেশী আমার জ্যাঠা, তাহলে প্রতিবেশী প্লাস আত্মীয়। আরেক ধরনের প্রতিবেশী আছে বাড়ির পাশে বসবাস করে আমার প্রতিবেশী কিন্তু আমার আত্মীয় না, এরকম প্রতিবেশীও আছে। আরেক ধরনের প্রতিবেশী আছে কোনো এক জায়গায় রওনা দিছি দুইজনে মিলি, এখন ঢাকা যাইতেছি, পাশাপাশি সিটের পাশে আরেকজন দুই সিটে একসাথে বসছি, এখানেও কিন্তু একজন আরেকজনের প্রতিবেশী। কিন্তু আমরা কি করি, ওই দুই সিটে যদি আমার প্রতিবেশী একজন বসতে পারে, প্রতিবেশী শুধু খোঁজ খবর রাখে কখন আমি ঘুমাইতেছি, আমার মোবাইলটা কেমনে নিতে পারবে, আমার ঘড়িটা কেমনে নিতে পারবে, আমার টাকাটা কেমনে নিতে পারবে, ওই খবর থাকে, এটাই হলো প্রতিবেশীর অধিকার আদায় করে। প্রতিবেশী খবরে আছে একদিন আমার সাথে এরকম এক সিটে একজন বসছে, বসে আলহামদুলিল্লাহ এত মহব্বত করছে হুজুরের, মহব্বত করি টাকা পয়সা ঘড়ি সব নিয়ে গেছে, প্রতিবেশীর মহব্বত, প্রতিবেশীর হক আদায় করছে, এক পাশে বসছে, কতক্ষণ পরে চুরি ধরি থাকে প্রতিবেশীর, চুরি ধরি করে যা আছে সব দিয়া দেয়। এই আল্লাহ পাক এখানে একসাথে বলে দিতে পারতেন যে প্রতিবেশীর হক আদায় কর, আল্লাহ তিন ভাগে ভাগ করে বলছে বান্দা তোর প্রতিবেশী তিন রকমের, তাহলে তোর হক হইব তিন রকমের, যে তোমার প্রতিবেশী আবার আত্মীয় তার হক হইব ডাবল, তারে যদি তুমি দশ টাকা দাও তো ডাবল সওয়াব, তোমার প্রতিবেশী হিসাবেও সওয়াব আবার আত্মীয় হিসাবেও সওয়াব, দুই দিকের সওয়াব। আবার আরেক প্রতিবেশী তোমার এই গ্রামে না দিই, তুমি দশ গ্রাম দূরে যাই আরেকজনের দিতেছ, কিন্তু তোমার বাড়ির পাশে যিনি তার হক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসিনি জিব্রাইল বিলজার, জিব্রাইল আলাইহিস সালাম আমারে প্রতিবেশীর অধিকারের ব্যাপারে এত বেশি ওসিয়ত করতেন, হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ুয়ারিসুহু, আমার আশঙ্কা হয়েছিল আমি মারা গেলে আমার প্রতিবেশীদেরকে আল্লাহ পাক ওয়ারিস বানায় দিবেন। সুবহানাল্লাহ, যে এত বেশি প্রতিবেশীর অধিকার আদায় করার জন্য বলতেন, যে আমার কাছে মনে হইতো যে আমি মারা গেলে মনে প্রতিবেশীরা আমার ওয়ারিস হয়ে যাবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নুকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া বাজার ইজা তাবাখতা মারাকাতান ফা আকসির মাআহা, হে আবু যর গিফারি যখন তরকারি রাখবা তরকারির মধ্যে পানি একটু বেশি করে দিও, তরকারির মধ্যে পানি বেশি করে দিও, জল একটু বাড়াই দিও। আপনারা কি কোন আপনাদের দেশে জল একটু বাড়াই দিও, কারণ কি, যদি জল একটু বাড়াই দাও তোমার প্রতিবেশীর ঘরে তরকারি রান্না হয় নাই, তুমি তরকারি দিতে না পারলে জল হলেও কিছু দিতে পারবা, তরকারি দিতে পারতেছ না কিন্তু জল তো কিছু দিতে পারবা, এই জন্য তোমার তরকারির মধ্যে জল বাড়াই দিবে। আলহামদুলিল্লাহ এখন তো আমাদের আল্লাহ পাক অর্থনৈতিক অবস্থা অনেক ভালো করে দিচ্ছেন, এক সময় ডাক্তারের কাছে গেলে সর্বপ্রথম প্রেসক্রিপশন যে আপনি প্রতিদিন একটা করে ডিম খাইবেন, প্রতিদিন শিং মাছ খাইবেন, মাগুর মাছ খাইবেন, ডাক্তারেরা এরকম লিখতো না। এখন ডাক্তারের কাছে যাই দেখিয়েন, এক নম্বরে বলবো এটা খাইবেন না, এটা খাইবেন না, এটা নিষেধ, এটা নিষেধ, কি বলেন? এক সময় ছিল এটা খাইবেন, এটা খাইবেন, আর এখন হয়েছে খবরদার এটা খাইবেন না, এটা খাইবেন না। এক সময় কত মানুষ বাংলাদেশে না খেয়ে দুর্ভিক্ষে মারা গেছে, আর এখন যত মানুষ মারা যায় খাইতে খাইতে মারা যায়, বেশি খাই মরে যায়, যত রোগ ডায়াবেটিস, কম খাওয়ার কারণে ডায়াবেটিস না বেশি খাওয়ার কারণে, বেশি খেতে খেতে ডায়াবেটিস, প্রেশার, কত রোগ আমাদের। তাহলে বোঝা যায় আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত, বাংলাদেশে এখন আর না খাই মরে না, বেশি খাই মরে। তাহলে এখন প্রতিবেশীর অধিকার খালি জল বাড়াইলে হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি যে যুগের কথা বলছেন তখন তরকারি দেওয়ার মতো সামর্থ্য সাহাবায়ে কেরামের ছিল না, এক বাড়িতে তরকারি রাখলে দশ পরিবার খাইছে, কিন্তু এখন তো ওই সময় না, এখন আমাদের অর্থনৈতিক অবস্থা আল্লাহ পাক ভালো করে দিয়েছেন, এখন গোশত পাঁচ কেজি রাখবেন সেখানে দশ কেজি রাখবেন, রান দিয়ে পাঁচ কেজি নিজের ঘরে খাইবেন আর পাঁচ কেজি চতুর্পাশে প্রতিবেশী যারা আছে তাদেরকে দিবেন, দেখবেন আপনি ওই পাঁচ কেজি গোশত যে খাওয়াইছেন এটা বিফলে যাবে না, দেখবেন যে আপনার ঘরে ডাকাত ঢুকলে সবার আগে ওরা বাইরে, আপনার জন্য ওরা জীবনও দিয়ে দিতে প্রস্তুত, আপনি যে খাওয়াইছেন এটা কিন্তু বিফলে যাবে না। এই জন্য প্রতিবেশীর অধিকার গুলো, আচ্ছা ভাই প্রতিবেশীর সাথে জমিন বেশি মত পার্থক্য হয় কদ্দুর, হয় এক বিঘাত না হয় এক হাত, এক হাত এক বিঘাতের বেশি না, কিন্তু এক বিঘাত বা এক হাত জমির জন্য কত জায়গায় মারামারি করি, সব হসপিটালে গেছে মারামারি করি, মরিও গেছে মানুষ। আচ্ছা আপনি এক হাত জমির জন্য মারামারি করে মরে গেলেন, হসপিটালে গেলেন, আপনার কবরের জায়গা কতটুকু দেওয়া হবে আপনারে? কবরের জায়গা কদ্দুর লম্বা না সাড়ে তিন হাত, প্রস্থ কদ্দুর, প্রস্থ, এমন প্রস্থের কবর, আপনি এদিক থেকে এদিকে একটু নড়াচড়া করবেন হে সুযোগ নেই, এত ছোট্ট একটা জায়গা, আল্লাহ আকবার। আপনি কি চিন্তা করছেন আপনার জায়গা হলো এক হাত পরিমাণ, আর আপনি জমিনে এখানে এক হাত যদি আপনার প্রতিবেশী নিয়েও যায় তাহলে আপনার অসুবিধা কি? প্রয়োজনে আপনি এক বিঘা এক হাত ছাড়ি দেন, তাও প্রতিবেশীর সাথে আপনি ঝগড়া ঝাঁটি মামলা মোকদ্দমা করবেন না। কিন্তু দেখা যায় এক হাত জমির জন্য কয়েক যুগ ধরে মামলা চলে, এরকমও আছে, অনেক জায়গায় আছে অল্প একটু জমি এক হাত দুই হাত এই এটা নিয়ে ঝগড়া করে মামলা মোকদ্দমা যুগের পর যুগ চলতেছে। তাহলে প্রতিবেশীর একটা গুরুত্বপূর্ণ অধিকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ওই লোক উত্তম যে লোক প্রতিবেশীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশী যদি আমার আত্মীয় হয়, অনাত্মীয় হয় বা ক্ষণিকের প্রতিবেশী হয়, আমরা তো শেষ করে দিব এমনি। আলহামদুলিল্লাহ আসা নাই তো, আলহামদুলিল্লাহ। জি ভাই, আমরা শেষ পর্যায়ে প্রায়। তা আল্লাহ পাক এখানে তিন ধরনের প্রতিবেশীর মধ্যে এক ধরনের প্রতিবেশী বলছেন, ওয়া সাহেবে বিল জামবে, সলাফেরার সময় আমাদের ক্ষণিকের জন্য কিছু প্রতিবেশী থাকে, এই প্রতিবেশীরও কিছু সম্মান আছে, অধিকার আছে, এটা খেয়াল রাখবেন। আমার পাশে একজন ফাঁসের সিটে বসছে, তার অর্থ এই নয় যে আমি এমনি করে বসি তার গায়ের উপরে হাত তুলে দিলাম, পা তুলে দিলাম, এরকম প্রতিবেশীও আছে। দেখা যায় দুই সিট, আমার পাশে যিনি বসছে উনি আমি যে মানুষ বসছি এটা খেয়ালে নাই, উনি দুই সিটে দখল করে ফেলছে এমনি করে, এরকম প্রতিবেশীও আছে। এটা প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ হবে, আপনি প্রতিবেশীর প্রতি সম্মান দেখাবেন যতটুকু সম্ভব, সেখানে আপনি চেষ্টা করবেন আপনার বাড়িটা যাতে সুন্দর করে বসতে পারে, আপনি একটু কষ্ট হইলে হোক। আরো গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন, ইসলাম এমন এক দিন, এমন এক জীবন, এটাকে এক মিনিটও বাহিরে রাখি কোথাও যাওয়া যায় না। আচ্ছা, ইসলামের আপনি টয়লেটে যাইতেছেন, তখন যদি কোন ইসলাম রে তুই একটু এখানে বসে থাক, আমি একটু টয়লেট থেকে আসি, কারণ টয়লেট না পাক জায়গা তোরে নেওয়া যাবে না। ইসলামের যদি বাইরে রাখি টয়লেটে যান, ইসলাম থাকবো কি বলেন? থাকবো? অনেকে কয় সন্দেহের মধ্যে আছে, থাকবো কি থাকবো না, ইসলাম থাকবে না। ইসলাম এমন এক জিনিস, চব্বিশ ঘন্টা সাথে রাখতে হয়। আপনি টয়লেটের ভিতরে ঢুকার সময় ইসলাম লাগবে, টয়লেটে ঢুকার আগে দোয়া করতে হয়, ইসলাম দোয়া শিখেছে। কি দোয়া দেখি বলেন তো দেখি, মাশাআল্লাহ, এই দেশে তো আলমালামার দেশ, সবাই দোয়া এমনি পারে। তাহলে টয়লেটে ঢুকার সময় দোয়া, ডান পা দিয়ে ঢুকবেন না বাম পা দিয়ে ঢুকবেন, ইসলাম এখানে শিখাইছে। এরপরে ভিতরে ঢুকে কোন দিকে ফিরে বসবেন, দাঁড়ায় দাঁড়ায় টয়লেট করবেন না বসে বসে করবেন, সেটাও ইসলাম শিখাইছে। উত্তর দিকে ফিরে বসবেন না, দক্ষিণ দিকে না পশ্চিম দিকে, ওইটাও ইসলাম শিখাইছে। এরপরে ডান হাত দিয়ে পরিষ্কার করবেন না বাম হাত দিয়ে পরিষ্কার করবেন, সেটাও শিখাইছে। এরপরে আপনি বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন, সেটাও শিখাইছে। তাহলে দেখেন টয়লেটের মধ্যে কতগুলো ইসলামের বিধিবিধান, এক টয়লেটে কতগুলো ইসলামের বিধিবিধান আছে। তাহলে আপনি এই বিধিবিধান ইসলামের বাইরে রাখে টয়লেটে যেতে পারবেন? তাহলে ইসলাম এমন এক জিনিস, এটা রাখি কোথাও যাওয়া যায় না, ইসলামকে তো সাথে সাথে থাকতে হয়। তাহলে আপনি যখন এমন একটা টয়লেট, যে টয়লেটে আরো লোকেরা ঢুকে, এমন একটা টয়লেট মসজিদের পাশে ধরেন টয়লেট, আপনি টয়লেটে গেছেন, টয়লেটে যাই ময়লা আবর্জনা করি, পানি দেন নাই, পরিষ্কার করেন নাই, কিচ্ছু করেন নাই, বাইরে চলে আছেন, আমার কাম আমি সারাইছি, এরপরে যে আসবো হে দেখবো, কি বলেন? এই কথা বলি যদি চলে আসেন, পরবর্তীতে আপনার যেই ভাইটা সেখানে যাবে সেই ভাই কষ্ট পাবে না? সেই ভাই দুর্গন্ধ পাবে, সেই ভাই ময়লা আবর্জনা দেখবে, এটা কষ্ট হবে না? অনেক ভাই এগুলো খেয়াল রাখে না, দেখা যায় ময়লা করে চলে এসছে কোনো খবর নাই। আপনি টয়লেটে গিয়ে সেখানেও ইসলাম আপনাকে শিখায়, আপনি টয়লেটটা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে আসবেন, যাতে পরবর্তীতে আমার কোনো ভাই গেলে কষ্ট না হয়। এগুলো সব জায়গায় খেয়াল রাখতে হবে, এগুলো সাহেবিল জাম। এরপর আল্লাহ বলছেন, ওয়াবনি সাবিল, যারা মুসাফির আছে তাদের হক আছে। আমি আজকে মুসাফির না কি? আমি মুসাফির না? তাহলে আমার একটা হক আছে। আমার হক কি? আমার হলো আপনাদের এখানে আপনারা দাওয়াত দিয়ে আনছেন কোরআন সুন্নার কথা শোনানোর জন্য, কোরআন সুন্নার কথা যতক্ষণ বলবো ততক্ষণ কিন্তু উঠা যাবে না, এটা হলো আমার হক। কি বলেন, হক আছে না? যে আপনারা এখানে আমার আনছেন, আনি যদি কথা বলতে লাগাই দিই সব চলে যান, তাহলে কিন্তু আমার হক নষ্ট হবে। তাহলে মুসাফিরের হক নষ্ট হবে, আপনি সাবিলের হক আছে। এরপরে আমার প্রতি মেহমানদারি করা, সম্মান করা, এটাও আমার হক। কি বলেন, হক না? এই জন্য আমি যে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুলের নিশ্চয়তা দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়া কি এমনি এমনি পাই যাবেন? দোয়া যদি হক আদায় না করেন তো দোয়া পাইবেন কেমনে? এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াবনি সাবিল, মুসাফিরেরও তোমার প্রতি একটা হক আছে। আমরা আগে দেখতাম বাড়ির পাশে, দেখতেন যে বাড়ির পাশে পাশে কাছারি থাকতো, কাছারি ঘর থাকতো না, কি জন্য থাকতো? কয় মুসাফির আসলে এখানে থাকবো, মুসাফিরের পানির ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এগুলা করা হইতো। আজকে কিন্তু মুসাফিরের ব্যবস্থাপনা নাই, উঠে গেছে, কোনো জায়গায় নাই, কাছারি ঘরও নাই, মুসাফিরের ব্যবস্থাপনাও নাই। এই জন্য মুসাফিরের জন্য সবসময় খেয়াল রাখবেন যে রাস্তাঘাটে চলার সময় কোনো ভাই মুসাফির, তার প্রতি সম্মান করা, তাকে খাওয়ানো, তার খোঁজ খবর নেওয়া, এগুলো একটা আমাদের হকের আওতাভুক্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে এসে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ পাক কোনো অহংকারীকে, আল্লাহ পাক কোনো ফখরকারীকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে এই হকগুলা যারা আদায় করে না, এদেরকে আল্লাহ নাম দিয়েছেন মুখতাল ফাখুর। এরা অহংকার, অহংকারী, অহংকারের কারণে এরা আল্লাহর তাওহীদ পালন করে না, শিরক করে। অহংকারের কারণে এরা মা বাবার খেদমত করে না। অহংকারের কারণে এরা প্রতিবেশীর এই গরিব মিসকিন এতিম বিধবার হক আদায় করে না। বলে এখানে অহংকারের কি হয়েছে? অহংকারের সংজ্ঞাই হলো যে কোরআন সুন্নার বিধিবিধান পাওয়ার পরে মেনে না নেওয়া, এটাই অহংকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবির কারণ গেল না ইয়া আলহামদুলিল্লাহ। তো নবী আল্লাহ পাক বলতেছেন যে এই অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। নবী সাল্লাম অহংকারের সংজ্ঞা দিয়েছেন, আল কিবির বাতারুল হক, হক জিনিস পাওয়ার পরে আপনি প্রত্যাখ্যান করলেন, মেনে নিলেন না, এটার নাম অহংকার। তো এই জন্য আল্লাহ বলছেন, এই যে বিধিবিধান গুলো আমি দিলাম, এটা যারা মানবি না তারা অহংকারী, আর এই অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। তাহলে কি আমরা এই তাফসিরুল কোরআন মা পেলে যে কথাগুলো শুনলাম হক আদায় করার কথা, এই হক আদায়গুলোর জন্য কি আমরা রাজি আছি? আল্লাহ পাক আমাদের সবাইকে এই আয়াতে কারিমার আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হক, বান্দার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।